صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قد 31 ডিসেম্বর 2011 সনের সর্বশেষ দিন রোজ শনিবার ঢাকার উপকণ্ঠে জয়দেবপুর থানাধীন দক্ষিণ পানিশাইল বাইতুন্নাহার জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাতে ওলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আমার মুসলিম তৌহিদি ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করলাম। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে একটাই মাত্র উদ্দেশ্য, কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আর সে কারণে আজকে ইহুদি হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ করছে, হিন্দু খ্রিস্টানদের সঙ্গে সাক্ষাৎ করছে, তাদের যুগ যুগ ধরে আসা শত্রুতা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বাস্তব হয়েছে। তিনি বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অমুসলিম জাতি তোমরা ভালো করে জেনে রাখো, পৃথিবীর অমুসলিম জাতির মধ্যে তোমরা যতই বিভেদ দেখো, যতই ফেরকাবন্দি দেখো, শত্রুতা দেখো, মুসলিম জাতির বিরোধিতায় তারা এক জাত এক দল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পর্যন্তই না, আরো বলেছেন ইউশিকু আইয়াতাদাল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম কাফের জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে নামবে, একে অপরকে আহ্বান করবে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায়। আশ্চর্য কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছিলেন বর্তমান জাতিসংঘ আরবিতে সেটাই বলা হয় আল উমামুল মুত্তাহিদা। আপনারা হাদিসটা মিশকাতেও পাবেন, বাবুল ফিতানের ভিতরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকু আন তাদাল উমাম, কাফের জাতি সংঘ, কাফের জাতিগুলো সংঘ করে ঐক্যবদ্ধ হয়ে তারা একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তর খান বিছিয়ে মেহমানদেরকে আদরের সঙ্গে ডাকা হয়, খানেওয়ালাকে ডাকা হয় খাওয়ার দস্তর খানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তথা সমস্ত কাফের জাতি ঐক্যবদ্ধ ভাবে একজন অপরজনকে ডাকবে। আপনারা দেখেছেন ইরাকে হামলা করার পূর্বে বুশ কত জায়গায় দৌড়াদৌড়ি করেছে, আমেরিকা আফগানিস্তানে হামলা করার পূর্বে কত লোকের কাছে গিয়েছে। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলমান খুবই কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সংখ্যায় কম থাকবে তা না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুসলিম জাতি সংখ্যায় তখন কম থাকবে না। বর্তমানে কি মুসলমান সংখ্যায় কম? দেড়শো কোটি মুসলিম জাতি, আর অপরদিকে ইহুদি মাত্র 70 লক্ষ, কত লক্ষ? 1 কোটিও না। মুসলমান যদি একত্র হয়ে পেশাব করে, পেশাবের তুফানে ওরা ভেসে চলে যায়। সেই মাত্র 70 লাখ ইহুদির ভয়ে গোটা মুসলিম জাতি থরথর করে কাঁপছে, আরব জাতি তাদের সঙ্গে আপোষ করছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে তখন কি আমরা মুসলিমরা সংখ্যায় খুবই নগণ্য থাকব? বললেন না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে। বলে তাহলে কেন কাফেরদের এত বড় সাহস হবে? কারণ আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবীরা কাফেরদের তুলনায় কম ছিলেন না বেশি ছিলেন? কম ছিলেন। সাহাবায়ে আমরা কাফেরদের ভয় করতেন না কাফেররা ওদের ভয় করত? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে তাবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রস্তুতিমূলক নাম নেওয়া হচ্ছে মসজিদে নববীতে বসে, সাহাবায়ে কেরাম আনন্দের সঙ্গে নাম লেখাচ্ছেন। এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে হাজির করল, ইয়া রাসূলুল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী তো আগেই শহীদ হয়ে গেছে, আমার বড় ভাইগুলো আগেই শাহাদত বরণ করেছে, আমার বড় সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার পরিবারে তো আর কেউ বেঁচে নেই, কিন্তু এই যুদ্ধে আমার অংশগ্রহণ করার ইচ্ছা, আমার পরিবারের কোন সদস্য থাকবে এটাই আমি চাই, মেহরবানি করে আপনি কবুল করুন। আল্লাহর নবী বললেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়, আমার এমন যুবকের প্রয়োজন যেই যুবক তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, উঠে বসতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, ঢাল ঘুরাতে পারবে, তোমার এই শিশু কোনটাই তো পারবে না। আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, উঠে বসতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না ঠিক, কিন্তু আমি জানি আমার এই শিশু তীর খেতেও তো পারবে, তরবারি আঘাত খেতেও তো পারবে, ঢাল ঘুরাতে না পারলে নিজে ঢাল হতেও তো পারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে যখন তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আমার সন্তান চার্লি হয়ে যাবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্যই দান করেছি বলুন। এই দৃশ্য যখন রোমের গোয়েন্দারা ছিল সেখানে তারা দেখল, রোম সম্রাটকে গিয়ে বলল খবরদার, মোহাম্মদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করার স্বপ্ন দেখার দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে না, তাদের সৈন্য তো অনেক কম, তুলনাই করা যায় না। বলে তাহলে কি তাদের অস্ত্র বেশি? বলে না, তাদের অস্ত্রও নেই। বলে তাহলে কি তাদের সৈনিকদের গায়ে শক্তি বেশি? বলে না, তা তো সব জীর্ণ শীর্ণ, শুকনো লম্বা। দেখেন নাই কয়েকদিন আগে যাকে হত্যা করে দুনিয়া উল্লাস করলো, কত ফুট লম্বা ছিল? 6 ফুট লম্বা ছিল। একজন মুসলমানের দাম এখনো আছে। বলে তাহলে কেন ভয় দেখাচ্ছ? অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, ভয় দেখাচ্ছ কেন? রোমের গোয়েন্দারা বলল, বাদশাহ জাহাপনা, সৈন্য আপনার বেশি, অস্ত্র আপনার বেশি, আপনার সৈনিকদের গায়ে শক্তি বেশি, তবে জেনে রাখুন আপনার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। দেব সুবহান। ভাইরা আমার, সে সময় মুসলিমদের সংখ্যা বেশি ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ, ইতিহাস তাকে জালেম বাদশা নামে চিনে, খলিফাতুল মুসলিমিন, এই রোমের দরবারে বসে একজন মুসলমানকে বন্দী করে গালে থাপ্পড় মেরে উল্লাস হচ্ছিল। মুসলমান সেই দরবার থেকে চিৎকার মারল, হাজ্জাজ ইবনে ইউসুফ, মুসলিম জাতির খলিফা হয়ে বসে আছো আর রোম সম্রাটের দরবারে আমি মুসলিম হওয়ার অপরাধে আমার গালে থাপ্পড় মেরে ওরা উল্লাস করছে, আল্লাহর কাছে কেয়ামতের দিন কি জবাব দিবে সেজন্য তৈরি হও। হাজ্জাজ ইবনে ইউসুফের গোয়েন্দা সেখানে ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে এই খবর পৌঁছানো হল, তার ঘুম হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, সমস্ত কমান্ডারদেরকে ডাকলো, আসো, যত অস্ত্রের প্রয়োজন, যত অর্থের প্রয়োজন, সৈন্যের প্রয়োজন সব দেওয়া হবে, যে কোনো ভাবে হোক না কেন রোমের দরবার থেকে ওই মুসলিমকে উদ্ধার করতে হবে এবং তার গালে যে থাপ্পড় মেরেছে তাকে অপহরণ করতে হবে। গোয়েন্দারা বারবার চেষ্টা করে সফল হল, মুসলিমকে উদ্ধার করে আনা হল, আর ওই কাফেরকেও হাজির করা হল। হাজ্জাজ ইবনে ইউসুফ নিজের দরবারের সামনে বললেন, হে মুসলমান, রোমের দরবারে বসে তোমার গালে যে কাফের থাপ্পড় মেরেছিল সে তোমার সামনে উপস্থিত, তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। আমিরুল মুমিনিনের নির্দেশ, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিলেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, ও কাফেরের বাচ্চা শুনে রাখ, আমি তোকে হত্যা করব না, হত্যা করার জন্য তোকে ধরে আনি নাই, তোকে রোমের দরবার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করছি, রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি, মুসলমানদের গালে থাপ্পড় মেরে কোন কাফেরকে উল্লাস করতে দেওয়া হয় না, মুসলমানদের গালে থাপ্পড় মারলে মুসলিম জাতি তার প্রতিশোধ নিয়ে ছাড়ে, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোমের দরবারে পৌঁছে দিচ্ছি। ভাইরা আমার, এই মুসলিম জাতি, আজকেও ইহুদি খ্রিস্টান আছে, আর সাহাবায়ে কেরামদের যুগেও ছিল, যে ইহুদি আজকে মুসলিম জাতিকে ভয় দেখাচ্ছে, হত্যা করছে, কাল সেই ইহুদি একটু থাকার জায়গার জন্য মুসলমানদের দরবারে হাত জোর করে ভিক্ষা করেছে, ইতিহাস পড়ুন, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বের করে দেওয়ার যে নোটিশ জারি করলেন, ইহুদি নেতা খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে গিয়ে হাত জোর করে অনুরোধ করল, ওসমা ওমর, তুমি কেন আমাদেরকে খয়বরের থেকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য সুযোগ করে দিয়েছিলেন, তিনি অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের জমি জমা চাষ করব, অর্ধেক তোমাদেরকে দিব আর অর্ধেক আমরা নিব, এই শর্তে আমাদেরকে এখানে থাকার সুযোগ দিয়েছিলেন, তুমি কেন বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব সেদিন বলেছিলেন, আল্লাহর দুশমন ইহুদি, সেদিন আল্লাহর নবী তোদের কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে, সেদিন আল্লাহর নবী বলেছিলেন তোদেরকে এই খয়বরে ততদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের মঞ্জুর করবেন, কিন্তু এ কথাও বলেছিলেন সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে, তোদেরকে নিয়ে চলতে চলতে তোদের উট এবং ঘোড়াগুলো হাঁপাতে হাঁপাতে ক্লান্ত হয়ে যাবে। আজকে সে সময় এসেছে, তোদেরকে যেতে হবে। যে ইহুদি কাল পর্যন্ত মুসলমানদের কাছে ভিক্ষা করত, আজকে সেই ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কেবলা দখল করে আছে, মুসলিম জাতির বাড়িঘরগুলোকে পুল্লু জাতি গুঁড়িয়ে দিচ্ছে, প্রতিদিন এক একটা শিশুর বুকে বুলেট দিয়ে তারা ঝাঁঝরা করে ফেলছে। যে ইহুদি খ্রিস্টান মুসলিম জাতির ভয়ে থরথর করে কাঁপত, আজকে সেই ইহুদি খ্রিস্টান ইরাকের উপর অবরোধ দিয়ে হামলা করার পূর্বে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, এরপরে বোমা হামলা করে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপত, সেই ইহুদি খ্রিস্টান আফগানিস্তানে হামলা করে মুসলিম মা বোনদের ধর্ষণ করেছে, লক্ষ লক্ষ মুসলিম যুবকদেরকে হত্যা করেছে, মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে আবু গরিব কারাগারে উলঙ্গ করে একজনের উপর আরেকজনকে রেখে তারা পিরামিড তৈরি করে পৃথিবীর মুসলিম জাতির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মুসলিম যুবকদেরকে যখন নির্যাতন করতে করতে পানির জন্য তারা ক্লান্ত হয়ে গেছে, মুসলিম যুবকেরা যখন পানি পানি বলে চিৎকার মেরেছে, ওই ইহুদি খ্রিস্টান সৈনিকেরা ওদের মুখে পেশাব করে দিয়েছে। আপনারা দেখেছেন মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব আল্লাহর কালামের গায়ে তারা কুরুশ এঁকে দিয়েছে, এদেশের পত্র পত্রিকাগুলো ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছে, তারা দেখিয়েছে, তারা চ্যালেঞ্জ করেছে, তোমাদের কোরআনের গলায় কুরুশ, তারই খ্রিস্টান হয়ে কোরআন খ্রিস্টান হয়ে গেছে, তোমরা কেন বসে আছো? অমুসলমান জাতি শুধু এ পর্যন্তই না, তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করে দেখেছ আবু গরিব কারাগারের কতগুলো বোন, সেখানে যখন এক এক রাতে তাদেরকে 20-25টা আমেরিকান সৈন্য ধর্ষণ করত, আত্মহত্যা করার মতো ব্যবস্থাও সেখানে নেই, দেওয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে, সেখান থেকে একজন বোন ফাতেমা তার নাম, তিনি চিঠি লিখেছেন, রক্তকে বের করে ওর নাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছেন, কোথায় সেই সালাহউদ্দিন আইয়ুবির সন্তানেরা, কোথায় সেই মোহাম্মদ বিন কাসিমের সন্তানেরা? তোমরা জানো ভারতের রাজা দাহির যখন দুজন মেয়েকে তার হেরেমে আবদ্ধ করে ধর্ষণ করছিল, তারা এরকম চিঠি লিখেছিল, আর সেই চিঠির জবাবে মোহাম্মদ বিন কাসেম 16 বছরের যুবক ছুটে এসেছিলেন ভারতবর্ষে, রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে গোটা ভারতবর্ষ স্বাধীন করেছিল। সেই মোহাম্মদ বিন কাসেমের সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য আবার একজন বোন সেই আবু গরিব কারাগার থেকে চিঠি লিখলো, কোথায় তোমরা আমাদের উপর হামলা করো, আমাদেরকে উড়িয়ে দাও, আমাদের সহ্য হচ্ছে না, আমাদের পেটের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সন্তান ঢুকানো হয়েছে, আমাদের ওড়না খুলে ফেলছে, আমাদের ছেলোয়ার খুলে ফেলছে, আমাদের বুকে হাত দিচ্ছে, কোথায় মুসলিম যুবকেরা, আমাদের উদ্ধার করো, নতুবা আমাদেরকে সবাই কারাগার উড়িয়ে দাও। আমার ভাইয়েরা, একদিকে মুসলিম জাতির অবস্থা, আর একদিকে আমরা লক্ষ্য করছি আমাদের মুসলিম জাতির অনেকগুলো দেশ আমাদের এক এক করে হাত ছাড়া হয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে ওরা খ্রিস্টান রাজ্য স্বাধীন করে নিয়েছে, সুদানের একটা অংশ দক্ষিণ সুদানকে স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানিয়েছে, বাংলাদেশের ভিতরেও সেই একই পরিকল্পনা করে পার্বত্য অঞ্চলের ভিতরে খ্রিস্টান মিশনারি কাজ করছে, পার্বত্য অঞ্চলের উপজাতিদেরকে, বিভিন্ন হিন্দুদেরকে, উপজাতিদেরকে, এমনকি বাঙালি মুসলমানদেরকে লোক দেখিয়ে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য সব পরিকল্পনা বাস্তবায়ন করছে। আমার ভাইয়েরা, একদিকে অবস্থা আর একদিকে আমাদের মুসলমানদের অবস্থা কি? বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে, মুসলিম জাতি বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে, কেউ খেজা বাবা, কেউ গাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ মাজার বাবা, কেউ অমুক পীরের মুরিদ, কেউ অমুক পীরের মুরিদ, কারো জিকির একরকম, আর একজনের জিকির আর একরকম, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ছাড়ে নাই, বরং মুসলমানদের টুপিগুলো পর্যন্ত ভাগ করে ফেলেছে, ঠিক কিনা? আজকে আমার সেই ছোটবেলার কৌতুক মনে পড়ে, একজন রাখাল তিন মালিকের ছাগল পালত, ছাগল দেখতে কাছাকাছি, দৈনিক একজনার টার একজনার বাড়ি যায়, রাখাল মার খায়। রাখাল চিন্তা করলে ছাগলগুলোকে কেমনে চিনা যায়, কেমনে পৃথক করা যায়, সে চিন্তা করলো। এবারে বুদ্ধি এসেছে, এক মালিকের সমস্ত ছাগলগুলোর কান ফুটা করলো, আর এক মালিকের সমস্ত ছাগলগুলোর নাক ছিদ্র করলো, আর এক মালিকের সকল ছাগলগুলোর গায়ে কালার লাগিয়ে দিল, এখন আর পেস্ট লাগে না। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদেরকে বিব্রত বোধ করতে না হয় এজন্য তারা মুসলমানদেরকে ভাগ করেছে, এরা পিওর মুসলিম, এরা সুপার মুসলিম, এরা মডারেট মুসলিম, এরা আমাদের সেকুলার মুসলিম, আর এরা হচ্ছে বাকিরা জঙ্গিবাদী মুসলিম। এজন্য তারা মুসলমানদের টুপি ভাগ করেছে, পাগড়ির কালার পর্যন্ত ভাগ করেছে, জামার বুতাম পর্যন্ত ভাগ করে দিয়েছে। এখন এক এক পীরের জামা এক এক রকম, টুপি এক এক রকম, পাগড়ির কালার এক এক রকম। অথচ আপনারা জানেন, একজন মুসলমান যদি বন্দী হয়, একজন মুসলিম যদি নির্যাতিত হয়, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলিম জাতি একটা দেহ সমতুল্য, যদি একটা দেহের কোন একটা অঙ্গ আঘাত লাগে গোটা দেহ ব্যথিত হয়, যদি চোখে আঘাত লাগে গোটা দেহ ব্যথা পায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন প্রান্তে যদি একজন মুসলিম নির্যাতিত হয়, একটা বোন নির্যাতিত হয়, গোটা দুনিয়ার মুসলিম জাতি জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তারা ব্যথিত হবে। এই ছিল মুসলমানদের পরিচয়। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে উমরা করার জন্য মক্কার দিকে আসলেন, হুদাইবিয়া পর্যন্ত আসার পরে মক্কার লোকেরা বাধা প্রদান করল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা লড়াই করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরিহিত অবস্থায় এসেছি, উমরা করতে এসেছি, আমরা মক্কায় গিয়ে উমরা করে আবার মদিনায় ফিরে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। ওসমানকে পাঠালেন, ওসমান মক্কায় জনপ্রিয় ছিলেন ইসলাম গ্রহণ করার আগেও। শুধু জনপ্রিয় না, আমরা যেরকম বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য মেয়ে লোকেরা কি করে আগডুম বাগডুম দিয়ে তাদেরকে লৌড়ি দেয়, আরবের মেয়ে লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য লড়ি দিত, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, ও আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে সেরকম ভালোবাসি যেরকম কুরাইশরা ওসমানকে ভালোবাসে। এই ওসমানকে মক্কায় পাঠালেন, তুমি মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। অমুসলিম যুবকেরা ভালো করে লক্ষ্য করো, ওসমান মক্কায় ঢুকে গেলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ তিনি জানেন তার পিছনে ১৪০০ লোক রয়েছে। এক ওসমানের যদি কোনো ক্ষতি হয় ১৪০০ দরবারি তার সঙ্গে উঠে যাবে। এজন্য নির্ভয়ে মক্কায় তিনি প্রবেশ করলেন। মক্কার কাফেররা চিন্তা করল মোক্ষম সুযোগ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধ্বংস করার একটা সুযোগ এসেছে, তবে একটু পরীক্ষা করে নেই। কাফেররা ভয় পায় মুসলমানদেরকে, মনে মনে ভয় পায়, এজন্য তারা আগে একটা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। যদি মুসলমান ভয় পেয়ে যায় তাহলে এবারে সব শেষ করে দাও। ইতিহাস লেখে কোরবানির সময় যেরকম মানুষ ছুরি ধার দেয়, মক্কার নেতারা তখন তরবারি ধারায় লিপ্ত হয়ে গেল, মুসলমানদের সব ধ্বংস করে দেওয়ার সুযোগ। কিন্তু একটু প্রতিক্রিয়া দেখা দরকার, এজন্য আল্লাহর নবীর তাবুতে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী যখন এই খবর পাইলেন তখন তিনি গাছের নিচে, হুদাইবিয়ার একটা গাছের নিচে বসেছিলেন, তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে চিৎকার মেরে বললেন ও আসহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি মক্কায় হত্যা করা হয়েছে। এই বলে আল্লাহর নবী হাত রেখে বললেন, এ আমার হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নইলে শাহাদত, এছাড়া মদিনায় কেউ ফিরে যাব না, কে কে রাজি আছো বায়াত করো বলে নবী হাত ছড়িয়ে দিলেন। আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে ১৪০০ সাহাবায়ে কেরাম বায়াত করলেন। আল্লাহর নবী এবারে নিজের বাম হাতটা ডান হাত উপরে রেখে বললেন, এটা ওসমানের হাত, ওসমান যাতে এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াতটা কত প্রিয় ছিল, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে আয়াত এখনো পড়া হচ্ছে, যে আয়াত পড়ে এখনো পীর সাহেবরা বায়াত নিচ্ছেন, আমি ওলামায়ে কেরামদেরকে বলবো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আয়াত কোন পীর মুরিদের বায়াতের জন্য ছিল না, আজকে আয়াত নিয়ে পীর মুরিদের বায়াত দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা বায়াত করছিল আপনার হাতে হাত দিয়ে, তাহতাশ শাজারা গাছের নিচে বসে। সূরা আল ফাতা ৪৮ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন বায়াত নিল, এই বায়াতের ফলাফল কি হচ্ছে, ওয়াসাবাহুম ফাতহান করিবা ফাআনজালাল সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করে দিলেন। ও মুসলমান জাতি, আজকেও যদি সেরকম মুসলিম জাতির একজন লিডার থাকত, একজন নেতা থাকত, ইমাম থাকত, আর মুসলিম জাতিকে বায়াত নিত, মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে বায়াত নিত মুসলিম ভাই বোনদের উদ্ধার করার জন্য, আজকে যদি বাংলাদেশে এরকম একজন ইমামের নেতৃত্বে মুসলিম জাতি লড়াই করত, যুদ্ধ করত, আর বলতো আমাদের, আমরা মুসলিম জাতি, এই কোরআন আমাদের সংবিধান, কোরআন ছাড়া অন্য কোন সংবিধান মানি না, মানতে পারি না, এরকম এক নেতার অধীনে ঐক্যবদ্ধ হলে এই দেশে আর কোন শাসন চলতে পারে? কিন্তু সেই বায়াত চিন্তাই হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা বুয়িয়া লিখলিফাতাইনি ফাকতুলুল আখিরা মিনহুমা, যদি একজন খলিফা থাকা অবস্থায় আর একজন বায়াত নেওয়া শুরু করে তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো, আজকে সেই বায়াত কি আছে? শুনুন, বায়াতের আয়াত আমি পড়ছি, বায়াত তো কোরআনে আছে কিন্তু কোন বায়াত? আল্লাহ তাআলা বলছেন ফানজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের উপরে সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন, ওয়াসাবাহুম ফাতহান করিবা, এই বায়াতের বিনিময়ে অল্প দিনের মধ্যে বিজয় দান করলেন, মক্কা বিজয় হয়েছে না? ওয়ামাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং আল্লাহ তাআলা অনেক গনিমতের মাল দিলেন যা তারা গ্রহণ করেছে, এত সুন্দর বায়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই বায়াত শুধু আল্লাহ তাআলা খুশি হন নাই রাজি হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছে, গাছের নিচে বসে আপনার কাছে বায়াত দিচ্ছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, আপনাকে বায়াত দিচ্ছে না, বরং তারা স্বয়ং আল্লাহ জাল্লা শানুকে বায়াত দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ স্বয়ং নিজে হাত রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে একজন ইমাম উপহার দিয়েছিলেন, ইমাম থাকবে, মুসলমানদের ইমাম আল্লাহর নবী নিজেও ছিলেন, আল্লাহর নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, তারপরে আলী, যুগে যুগে মুসলিম জাতির একজন খলিফা থাকবে, একজন ইমাম থাকবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল জিহাদের মধ্যে একটা বাব কায়েম করেছেন, বাবুন আল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে ঢাল, যে ঢালের আড়ালে থেকে যুদ্ধ করতে হবে। আজকে সেই ইমাম খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে, খ্রিস্টানদের ইমাম আছে, পোপ আছে, একটা খ্রিস্টান পোপ মারা গেলে দুনিয়ার খ্রিস্টান আলেমরা একত্র হয়ে আর একজনকে বসায়, ঠিক কিনা? ওরা মুসলমানদের সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে, মুসলমানদের খেলাফত ব্যবস্থা দরবারে দরবারে খানকায় ঢুকিয়ে দিয়ে ওরা নিজেরা এটাকে চিন্তাই করে দুনিয়ার উপরে নেতৃত্ব চালাচ্ছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আজকে সেজন্যই আমাদের মনে রাখতে হবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করে দিয়েছেন। আমি সেজন্য সূরা সফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ইমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদেরকে একটা তিজারত সম্পর্কে বলবো কি, একটা ব্যবসা সম্পর্কে বলবো কি, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে, দুনিয়ার শাস্তি থেকে, ইহুদি খ্রিস্টানদের শাস্তি থেকে, হিন্দু বৌদ্ধদের শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে, তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি দিবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কে বলছেন? আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা কোনো ভুল আছে? যদি এই ব্যবসা করা যায়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন আমরা দুনিয়াতে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র সমস্ত নির্যাতন থেকে মুক্তি পাবো, পরকালে মুক্তি পাবো একটা ব্যবসা করলে, সেই ব্যবসা করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ধৈর্য ধারণ করে বসুন ইনশাআল্লাহ। আয়াত থেকে আমি আলোচনা শুরু করছি, আল্লাহ তাআলা বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো কি, যে ব্যবসা তোমাদেরকে তুমজিকুম মিন আযাবিন আলীম, মর্মন্তুদ শাস্তি থেকে মুক্তি দিবে, মুক্তি দিবে, তোমাদেরকে নাজাত দিবে। ব্যবসা কেন বললেন? ব্যবসা বলেছেন এজন্য, ব্যবসা করতে গেলে খালি টাকা পয়সা হলে চলে না, আবার খালি বুদ্ধি থাকলেও চলে না। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধির ঠেলায় মাথার চুল একটাও নাই, তারপরও ব্যবসা করতে জানে না, আবার আর একদিকে অনেক টাকা পয়সার মালিক আছে, নিজে কিছুই ব্যবসা বুঝে না। ব্যবসা করতে গেলে একদিকে যেমন টাকা পয়সার প্রয়োজন, আর একদিকে বুদ্ধি বিবেচনার প্রয়োজন, আর একদিকে হিসাব নিকাশ জানার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে বলছেন, তোমাদেরকে একটা ব্যবসা সম্পর্কে বলবো, যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। আল্লাহ বলছেন মুক্তি দিবে। এই ব্যবসা যদি করতে পারো, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদায় কোনো ভুল আছে? আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো আর কে আছো? ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন সত্য। আপনি চিন্তা করতে পারেন যে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে বলেছেন, আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে মিথ্যা বলেন নাই। ইন হুয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা আমার পক্ষ থেকে তৈরি করে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী করার পরে, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানার পরেই কেবল বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন স্বপ্নের মাধ্যমে বুজুর্গ বলল আর দলিল হয়ে গেল না, এরকম না। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যদি আমার পক্ষ থেকে কোনো কথা তৈরি করে বলতেন, আমার পক্ষ থেকে মন গড়া তৈরি করে বলতেন, লাখাজনা মিনহু বিল্লিয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে তার গর্দানের সাহারাটা কেটে দিতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, তোমাদের কোনো ব্যক্তি কোনো শক্তি ছিল না আমার পাকড়াও থেকে তাকে রক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এত পরিষ্কার করে দিলেন আল্লাহ তাআলা, এই কালামে ওয়াদা করেছেন এই ব্যবসা করলে তোমরা নাজাত পেয়ে যাবে, দুনিয়ার কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর কি সে ক্ষমতা আছে? আল্লাহ তাআলা কি সাহায্য করেন নাই? ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের সমাজের মতো একটা সমাজে জন্মগ্রহণ করলেন, যেই সমাজ মূর্তি তৈরি করে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুল কলেজের সামনে মূর্তি, ইউনিভার্সিটির সামনে মূর্তি, এরপরে আরো যে মূর্তি তো আছে, এইরকম সমাজকে দেখার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার আসলে আল্লাহকে রব কে আমার? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত তিনি তারকা চন্দ্র সূর্য এই সব কিছু চিন্তা করে ফেল হয়ে গেলেন। এরপরে তিনি সিদ্ধান্তে আসলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মতো ওয়াজ্জ করলাম কার দিকে? ওই মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, সম্পূর্ণ সব বাতিলকে বর্জন করে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হানিফান, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই বলে যখন তিনি আল্লাহকে চিনতে পারলেন, এবারে জাতিকে বুঝাবার প্রয়োজন আছে। আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অপেক্ষায় রইলেন, সুযোগের সন্ধানে রইলেন, মেলার সময় আসলো, মূর্তি পূজার মেলা, সবাই মেলায় চলে যাচ্ছে, ইব্রাহিমকেও দাওয়াত দেওয়া হলো। ইব্রাহিম বললেন আমি অসুস্থ। সব যখন মেলায় চলে গেল, রাজকীয় মূর্তিখানায় ঢুকে পড়লেন, গিয়ে দেখলেন যে মাশাআল্লাহ মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে, দামি শাড়ি আছে মূর্তির গায়ে, গহনা আছে গলায়। দেখেন নাই গত পূজার সময় কিভাবে চুরি হইল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজকীয় মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি দামি খাবার, বলেন আলা তাকুলুন, খা খা খা খাও না, মা লাকুম লা তান্তিকুন, ব্যাপার কি কথা বলো না কেন, খা কথা বল, কথা বলে না। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, এরপরে যখন রাগ উঠলো খায় না কেন, খা ভালো করে মারলো জোরে ডান হাতে থাপ্পড়, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, পাথরের মূর্তি আরো কালো পাথরের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে কুড়াল নিয়ে একটা মূর্তির মাথায় মারেন, কারো কানে মারেন, কারো দাঁতে মারেন, ভেঙ্গে চুরে চুরমার করে ফেললেন। এবারে বড় মূর্তির গলায় কুড়াল লটকে সরে পড়লেন। লোকেরা যখন আবার পূজা দেওয়ার জন্য আসলো, মেলার থেকে চলে আসলো, দেখলো সর্বনাশ হয়ে গেছে, কোন মূর্তির হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, ভেঙ্গে চুরে একাকার হয়ে গেছে। সব দৌড়ে গেল নমরুদের কাছে, মূর্তি পূজকদের লিডারের কাছে গিয়ে বলল সর্বনাশ হয়ে গেছে, আর রাজকীয় মূর্তিখানায় কাণ্ড ঘটে গেছে। নমরুদ সঙ্গে সঙ্গে এসে দেখলো, দীর্ঘক্ষণ চিন্তা করল, এরপরে তাফসিরে লেখে সর্বপ্রথম যে বাক্য তার মুখ থেকে বের হয়েছিল তা ছিল এই, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তিগুলোকে পছন্দ করে না, মূর্তিগুলোর সমালোচনা করে, এমন কোন যুবক আছে কি? ও যুবকেরা, আজকে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে নমরুদ কেন প্রশ্ন করলো, যুবক আছে কি? কোন নেতার প্রশ্ন করে নাই, কোন মুরব্বীর প্রশ্ন করে নাই, কোন পীর সাহেবের প্রশ্ন করে নাই, কোন যুবক আছে কি যে যুবক মূর্তিগুলো সুনজরে দেখে না, কেন যুবকের প্রশ্ন? কারণ নমরুদ দুনিয়ার জ্ঞানে বিচক্ষণ ছিল। নমরুদ দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে বুঝতে পারলো, কোনো ঝড় তুফান হলো না, কোনো ভূমিকম্প হলো না, কোনো যুদ্ধ বিগ্রহ হলো না, কেন এই মূর্তিগুলো ভাঙলো? নিশ্চয় এই মূর্তিগুলো ভাঙ্গা পর্যন্তই আজকের সমাপ্ত নয়, এই মূর্তি ভাঙ্গা হচ্ছে একটা বিশাল বিপ্লবের পরিকল্পনার সূচনা মাত্র। এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, তাওহীদের সমাজ গড়ার জন্য মূর্তি পূজাকে ধ্বংস করে দিয়ে, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, এই সমাজ পরিবর্তন করার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর এই রকম পরিকল্পনার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে, আর এই রকম পরিকল্পনা করা কোন মুরব্বীর মাথায় ঢুকে না, কোন পীর সাহেবের মাথায় ঢুকে না, ঢুকে তো ঢুকে একমাত্র যুবকের মাথায় ঢুকে। এই জন্য নমরুদ প্রশ্ন করেছে, কোন যুবক আছে কি? এবারে লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, কোরআন বলছে, সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি, যেই যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না, যেই যুবক আমাদের মূর্তিগুলোকে ভালো জানে না, যেই যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে, এই যুবক আমাদেরকে বিভিন্ন সময় বলে এই মূর্তি কিছু খাইতে পারে না, এই মূর্তি সাহায্য করতে পারে না, এমনকি তার গলার থেকে স্বর্ণের গহনাগুলো চোর চুরি করে নিয়ে যায় ফিরাতে পারে না, এমনকি কুকুর যদি ওর মুখে পেশাব করে দেয় রক্ষা করতে পারে না, এইরকম সমালোচনা করে এক যুবক আছে, সেই যুবকের নাম ইউকালু লাহু ইব্রাহিম। ও যুবকেরা, তোমাদেরকে বুঝতে হবে, যখন কোন জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই সমাজে কোন শিরিক বিদআত থাকতে পারে না। আমার জাতি বাংলার জমিন থেকে সমস্ত মূর্তি এবং মূর্তি পূজকদেরকে উৎখাত করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ইব্রাহিমের মতো তৈরি আছো কি? গ্রাজে তাকবীর, আল্লাহু তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ভাইরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুসির তুমি শাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, অমনি তুমি শুয়ুখ, আর এক প্রকার বৃদ্ধদের মাধ্যমে বাধা প্রাপ্ত হয়েছি। এখন আপনি দেখবেন, যখন কোরআন এবং হাদিসের কথা দিয়ে দলিল পেশ করবেন, একদল বুড়া নামাজও পড়ে রোজাও রাখে, তারপরও বলবে বাপ দাদার যুগ থেকে করেছি, বাপ দাদাকে পেয়েছি, কোরআন হাদিস বাদ দাও, আমাদের পীর কি কম বুঝে, আমাদের বুজুর্গ কম বুঝে, এই বলে কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করে কোরআন হাদিসকে বাদ দিয়ে বাপ দাদার ধর্মকে গ্রহণ করে, ঠিক কিনা? মক্কার কুফফাররা এটাই করেছে। আল্লাহর নবী সেজন্য বলেছেন, নুসরাত বিশ্বাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের মাধ্যমে বাধা প্রাপ্ত হয়েছি। আসাবে কাহাফ কি ছিল, বুড়া না যুবক? কোরআন কি বলছে, সূরা কাহাফ পড়ুন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় ওরা ছিল কয়েকজন যুবক, কি ছিল, যুবক ছিল, ইন্নাহুম ফিতিয়াতুন, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া ছিলেন না যুবক ছিলেন? সামেনা ফাতাই ইয়াজকুরুহুম, একজন যুবক সম্পর্কে জানি যে এই যুবক মূর্তিগুলো সোনা জোরে দেখে না। এবারে নমরুদ বলল, তাড়াতাড়ি যুবককে হাজির করো, ফাতু বিহি আয়ুনান নাস, জনসমক্ষে ধরে আনো, সবাই তাকে দেখুক কে এই সর্বনাশটা করেছে। ও আমার ভাইয়েরা, মুমিন কোনদিন ভয় পায় না, আমার দে মুমিন বাতিল সে হারে গেছে, খফ খা সেকতা নেহি, সর কাটা সেকতা হয় লেকিন সর ঝুকা সেকতা নেহি, মর্দে মমিন কখনো বাতিলকে ভয় পায় না, মর্দে মমিন গর্দান কাটাতে পারে, গর্দান ঝুকাতে পারে না, ঠিক কিনা? ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है, ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है, या बज़्मे जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे। इब्राहिम अलैहि सलाम पलान नाई सामने चले आसलें, একদিকে নমরুদের সেনাবাহিনী, নমরুদের জনগোষ্ঠী, আর একদিকে এক ইব্রাহিম আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন, একজন মুমিন দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মা, একটা জাতি, একটা দল। ইব্রাহিম কি একটা জাতির নাম, এক ব্যক্তির নাম? আল্লাহ তো জাতি বলেছেন, উম্মা বলেছেন, জাতি কেন বলেছেন? কারণ হল এই, একদিকে নমরুদের সেনাবাহিনী, নমরুদের জনগোষ্ঠী, আর একদিকে একজন মুমিন দাঁড়িয়ে আছে তাওহীদের পক্ষে। কিয়ামত পর্যন্ত আজকে তোমরা যারা তাওহীদের কথা বলছো, তোমাদের পক্ষে প্রতিনিধি হয়ে নমরুদের সামনে হকের কথা বলেছেন একা, সেজন্য যেন তোমরাও তাদের সঙ্গে আছো, সেজন্য ইব্রাহিমকে একটা জাতি বলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, লোকেরা বললো, ইব্রাহিম তুমি এই কাজগুলো কেন করেছো? ইব্রাহিম বলল, ফাসআলুহুম, ওই হাত ভাঙ্গা মাথা ভাঙ্গা দাঁত ভাঙ্গা মূর্তিদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি ওরা বলতে পারে তাহলে ওদেরকে জিজ্ঞেস করো। এবারে লোকেরা বলল, তুমি তো ভালো করে জানো এই মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না, কোনো সাহায্য করতে পারে না, কোনো কথা বলতে উত্তর দিতে পারে না। এবারে তাওহীদবাদী মুমিন দাঁড়িয়ে বললেন, তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের, যে কথা বলতে পারে না, যে কোনো খানা খাইতে পারে না, যে নিজেকে উদ্ধার করতে পারে না, ওদের মাথা ভাঙলে রক্ষা করতে পারে না, এমনকি কুকুর যদি ওর মুখে পেশাব করে দেয় রক্ষা করতে পারে না? এক মূর্তি পূজক খুব বেশি মূর্তি পূজা করত, এই জন্য একটা ভালো মূর্তি তৈরি করে সফরে যাচ্ছে, সাথে করে নিয়ে যাচ্ছে, রাস্তায় পেশাব পায়খানার প্রয়োজন হলো, এক জায়গায় রেখে চিন্তা করলো কেমনে এটাকে সাথে নিয়ে পায়খানা করতে যাই, মূর্তিটাকে এক জায়গায় রেখে উনি দূরে পায়খানা করতে গেলেন, এসে দেখে মূর্তির গা ভেজা ভেজা, চিন্তা করলেন যে এটা রহমতের পানি কিনা, জিবা দিয়ে চাটা শুরু করলেন। আসেন আর একদল মানুষ, আমার দেশে একদল পীরের মুরিদ আছে, পীর সাহেবের জন্মদিনে গোসল করায়, নওরোজ অনুষ্ঠান করে, পীরের সেই গোসল করা পানি মুরিদরা ভাগ করে খায়, চিন্তা করে না কত জায়গা ধুয়ে এই পানিগুলো বের হলো। খালি এটা না, পীরের বৃদ্ধাঙ্গুল পাও চুষে পীরের ফয়েজ বৃদ্ধাঙ্গুল দিয়ে প্যাটের ভিতরে ঢুকে যাবে, পীরের বীর্য খায় আর কয় বীজ মে আল্লাহ, এই জন্য খবরদার কোন পীরের বাড়ি কোনো খাইবেন না, কারণ ওরা ওই যে রাতের বেলায় জিকির করে, আসল পর্দা দিলের পর্দা দে বাতি নিভাইয়া, তারপরে যা করে নারী বুড়ি একসাথে, এরপরে এখানে সর্বনাশ করে, এরপরে আটা ছিটাই দেয়, ওই আটার সঙ্গে পীরের বীজ মিশে, ওই বীজ মিশানো দিয়ে হালুয়া বানায়, ওই হালুয়া তারে খাওয়ায়, শয়তান তার দিল দখল করে নেয়, ঈমান তার থেকে চলে যায়, এরপরে সে দরবারের ভক্ত হয়ে যায়। এই জন্য দেখবেন এই সব পীরদের দরবারে যে একবার যায় সে ভক্ত হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে ওই দরবার থেকে শয়তানও পালাইয়া যায়, যেটা শয়তানের চোখা। এখন দেখবেন বাউলদেরকে নিয়ে নাচানাচি, এই বাউলরা সিদ্ধি অর্জন করে কেমনে জানেন? বাউলদের সিদ্ধি অর্জন করতে গেলে পঞ্চরস খাইতে হয়। পঞ্চরস মানে হচ্ছে বীর্য, হায়েজের রক্ত, নেফাসের রক্ত, তারপরে এরপরে পেশাব, পায়খানা, এই পাঁচটা জিনিস মিলাইয়া তারপরে হালুয়া তৈরি করে তা দিয়ে গভীর রাতে খেতে হয়। এটা খেলে পরে তাদের সিদ্ধি অর্জন হয়ে যায়, আসমান জমিন তা সব তাদের নখদর্পে চলে আসে, সব দেখতে পায়, কাশবু খুলে যায়। নাউজুবিল্লাহ, কাশবু তো খুলেই যায়, কারণ তখন ফেরেশতা তার থেকে চলে যায়, শয়তান তার অন্তরটাকে দখল করে নিয়ে যায়, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই মূর্তি পূজক লোকটা এসে মূর্তির গায়ে চাটা দিল, রহমতের বৃষ্টি পড়লো কিনা? কিন্তু চাটা দিয়ে দেখে যে তো টক টক লাগে, রহমতের বৃষ্টি তো মিষ্টি লাগবে, টক লাগে কেন সন্দেহ হলো। তালাশ করতে লাগলো অন্য কিছু ঘটলো কিনা, দেখে দূরে একটা কুকুর এইমাত্র পেশাব করে গেছে, পেশাবের ফোঁটা এখনো ঝরছে, বসতে আর বাকি রইল না, এটা কোন আসমানের রহমতের পানি নয়, এটা কুকুরের পেশাবের পানি আমার মূর্তির মুখে মেরে দিয়েছে। ও আমার ভাইয়েরা, আজকেও যারা মূর্তি তৈরি করছে এই মূর্তি পূজকদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দাও, ও আমার জাতি, মূর্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না, মূর্তি তোমার পূজা মুসলমান বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আজকে আমার দেশের ধর্ম প্রতিমন্ত্রী নির্লজ্জ ভাবে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেক মূর্তি পূজার জন্য নাকি খুলে দিতে হবে। আমার জাতি, এই মূর্তি পূজকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মসজিদগুলোকে মূর্তি মুক্ত করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত নিতে রাজি হয়েছিল ইনশাআল্লাহ, আল্লাহর নবী নাকি মসজিদে মূর্তি পূজার জন্য খুলে দিয়েছিলেন। যেমন ধর্মমন্ত্রী আর তেমন ওই মন্ত্রীর দালাল ইমাম বাইতুল মুকাররামের এক ইমাম বসিয়েছে ইহুদি খ্রিস্টানের পাঁচ একটা গোলাম মূর্খ সালাউদ্দিনকে তাই করে বুঝতে পারে। নতুবা মুসলমান জানে আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের ইতিহাস পড়ো, আল্লাহর নবী মক্কা বিজয় করে মাথার টুপিও খোলেন নাই, লোহার পোশাকও খোলেন নাই, খানার কাবার ভিতরে ঢুকে প্রথমে পরশা হাতে নিয়ে মূর্তি খোঁটা মারলে বললেন জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, মিথ্যা মিটে যাওয়ার বস্তি বটে। এই বলে যখন ইঙ্গিত করছিলেন ইতিহাস সাক্ষী, প্রত্যেকটা মূর্তি 360টা মূর্তি সব গুড়িগুড়ি হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আমার জাতি, যেই নবী আল্লাহর ঘরকে মূর্তি মুক্ত করলেন, ওই আল্লাহর ঘরে যারা মূর্তি ঢুকাতে চায় তারা মুসলমান না হিন্দু? এই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় ওরা যুবকেরা তৈরি ছিল ইনশাআল্লাহ। ভাইরা আমার, সময় এসে গেছে, এখন আর মেয়ে লোকের সুরে সুর দিয়ে ফুসফুস করে কান্নার ওয়াজের সময় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আর এখন আমার দেশে বলা হচ্ছে যুদ্ধ করব, আমাদের শক্তি কোথায়? আল্লাহর নবীর সময় কি মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল, কম ছিল? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে, কার সাহায্যে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বললেন, তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের যে নিজেকে রক্ষা করতে পারে না, যার সামনের থেকে মাছি কোনো খাবার নিয়ে গেলে রক্ষা করতে পারে না? ও আমার জাতি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম কার দিকে? না কোনো খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে, পীর বাবার দিকে। এখন তাহলে কেন বলা হয় জিকিরের সময় বলে আসন পেতে বসুন আর মনে মনে কল্পনা করুন, আমি আমার কলবের দিকে মতো আজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের দিকে মতো আজ্জু আছে, আর ওই পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, হাজার কলব মতো আজ্জু তারপর আল্লাহর দিকে, বলে নাউজুবিল্লাহ। আমি বলি আপনি যখন আপনার কলবটা মতো আজ্জু করেন আপনার পীরের দিকে, আপনার পীর সাহেবের কলব তখন তার তিন চারটা বউয়ের দিকে, আপনার কলব কই যাইবে? আপনি যখন আপনার কলব মতো আজ্জু করেন পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেবের কলব তখন তার পায়খানার দিকে মতো আজ্জু, তোর কলব কই যাইবে? এটা আমরা নামাজে কলব মতো আজ্জু করি কার দিকে? ডাইরেক্ট বলো হচ্ছে ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, গোলামি করি কার? কোন ডাইরেক্ট না ভাই আমার দম, কোন পীরের কলব আছে এখানে? নামাজের ভিতরে একটা সুরা পড়া হানাফি মাযহাবে ওয়াজিব, অন্য ইমামদের কাছে ফরজ, সেই সুরাটার নাম কি? না ইয়াসিন, না রহমান। কেন সুরা ফাতিহার তো গুরুত্বটা কি? সুরা ফাতিহার মধ্যে একটা আয়াত যথেষ্ট, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, গোলামি করব কার? ডাইরেক্ট ভাই আমার দম। হজ করতে গেলে কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ কয় তোর হাজির আমি শুনবো না, আগে পরিচয় দে তোর মধ্যে কোন খাজা বাবা আছে কিনা, গাজা বাবা আছে কিনা, ল্যাংটা বাবা আছে কিনা, পীর বাবা আছে কিনা। তখন হাজির সাহেব বলে লা লা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, না না আমার মধ্যে কোন শরীক নাই, কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, পীর বাবা নাই, মাজারওয়ালা নাই, দরগাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, লা শারীকা লাকা লাব্বাইক। এবারে আল্লাহ বলে তাহলে চলে আসো, এবারে মক্কার দিকে যাচ্ছে, বাইতুল্লাহর গিলাফে আয়াত লেখা আছে, ওয়াকাল ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব এলান করছেন, ঘোষণা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি ডাকে সাড়া দিব। কোন ভাইয়ের মাধ্যমে শর্ত আছে? কোরআনের আয়াত পড়ছি, যদি কারো গায়ে লাগে সেই শত্রুতা মুক্তি জসীমউদ্দিন রহমানের সঙ্গে নয়, এই শত্রুতা হবে যিনি আল্লাহর কালাম কোরআন নাযিল করেছে আল্লাহর সঙ্গে, ঠিক কিনা? ভালো করে আল্লাহ কি বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, হে নবী যদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি বান্দার ডাক শুনি কিনা, না পীরের ভাইয়া লাগবে, না মাজারের মাধ্যম লাগবে, না খাজা বাবার মাধ্যম লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, উজিবু আগে আমি ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয়, ওলামা একরাম বুঝবে আয়াতের অর্থ, উজিবু দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বান আমি সাড়া দেই, সাড়া দেই আগে, ইযা দানি যখন সে ডাক দেয়, তার মানে হচ্ছে বান্দার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর সাড়া দিতে কবুল করতে দেরি হবে না। যারা বলছে ভাই আল্লাহ তুমি কত দূরে থাকো, আল্লাহ তাআলা বলছেন আমি তোমার কাছে আছি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি। যারা বলেন সুবহানাল্লাহ, এই আল্লাহকে ডাকতে কোন ভাই মাধ্যম লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাম এই ডাকটাই দিয়েছেন। ও যুবকেরা, এই সমাজেও তোমাদেরকে ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। এই সমাজের মানুষ এখনো মনে করে যে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কি জন্য, ওরা আল্লাহ বিশ্বাস করত না, এই কারণে কাফের। কথাটা সত্য না মিথ্যা? ডাইরেক্ট মিথ্যা। আমার জাতি কত কাঁচায় এখনো। আমি কোরআন থেকে দলিল পেশ করছি, কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি আমি যেরকম বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে? মুসলমান এখনো জানে না এগুলো, মনে করে কাফের আল্লাহ বিশ্বাস করত না। ওই বেটা আল্লাহ বিশ্বাস করত না, তাহলে আমাদের নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আসলে থেকে, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। মক্কার লোকেরা যদি আব্দুল্লাহ আল্লাহকে বিশ্বাস না করত, আব্দুল্লাহ নাম রাখে কেউ? কোরআন থেকে শোনো ভালো করে, আর বোঝার চেষ্টা করো পার্থক্য কোন জায়গায়। এই জায়গায় মূল পার্থক্য না, আমি একটু আরেকটু দলিল দিচ্ছি, কারণ সবাই আটকে গেছে। যেই বলছি যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত, আরে বেটা মক্কায় খানায় কাব আগেও ছিল, মক্কার লোকেরা হজ আগেও করত, মক্কার লোকেরা হাজিদেরকে পানি খাওয়াইতো, আবু জাহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় দোয়া করে আল্লাহর কাছে, হে রব্বে কাবা, আমরা কাবার হেফাজত করি, কাবা নির্মাণ করি, হাজিদেরকে পানি খাওয়াই, মোহাম্মদ বেদিন হয়ে গেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, তার সঙ্গে যুদ্ধে যাচ্ছে, আল্লাহ সাহায্য করো। আবু জাহেল সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ মন্ত্র। আবু জাহেল কোরআন পড়ুন, কেবল কোন মৌলবী কি বলল, কোন বক্তা সুর দিয়ে কি বলল, এইগুলো বাদ দাও, কোরআন কি বলছে শোনো। আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, সালতাহুম ওদেরকে জিজ্ঞেস করো, আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? এবারে চন্দ্র সূর্যের মালিককে তাও বিশ্বাস করত। কোরআন বলছে সূরায়ে আনকাবুতের 61 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে কাদেরকে? ওদের কাদেরকে? মক্কার কাফেরদেরকে। আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামারা, এবং কে তোমাদের খেদমতে নিয়ন্ত্রিত করে দিচ্ছেন, নিয়োজিত করেছেন চন্দ্র এবং সূর্যকে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেছেন কে? আল্লাহ। এবারে আরে সামনে চলুন, মক্কার কাফেররাও বিশ্বাস করত রেজেক দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিককে। আর আমার দেশের নেতা নেত্রীরা ভাষণ দেয় মন্দিরে গিয়ে মূর্তি পূজকদের খুশি করার জন্য, যে এবার দুর্গা দেবী গজে চড়ে এসেছে বলে দেশে ফসল বেশি হয়েছে, ভাষণ দেয় নাই? মক্কার কাফেরদের আকীদার চেয়ে ভালো ছিল কোরআন পড়ো। আমি কোরআন থেকে স্পষ্ট দলিল পেশ করছি, সূরায়ে আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়াবিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই বৃষ্টির পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লাইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে কে করেন সব? আল্লাহ। মক্কার কাফেররা অবিশ্বাস করত, ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এখন যারা মুসলমান নাম দিয়ে আবার হজ করে মক্কা মদিনায় যায়, এরপর অবিশ্বাস করে দুর্গা দেবী হাতির পিঠে চড়ে পৃথিবীতে এসেছে বলে ফসল বেশি হয়েছে, এরা মক্কার কাফেরদের চেয়ে জঘন্য বসছে কিনা? আমার ভাইয়েরা পরিষ্কার বুঝতে হবে, আমার জাতি এখনো ঘুমের মধ্যে পড়ে আছে, মনে করে আমরা মুসলমান আল্লাহ বিশ্বাস করি আর মক্কার কাফেররা বিশ্বাস করত না, বিষয়টা মিথ্যা কিনা? ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। এখন বলবেন যে ওদের একটা ব্যাপার আছে, মক্কার লোকেরা মূর্তি পূজা করত, আমরা মূর্তি পূজা করি না, এই না কথা? আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বলে দিব ওরা মূর্তি পূজা কেন করত? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ, ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তারা কেন মূর্তি পূজা করছে, মূর্তিকে ওরা কি আল্লাহ বিশ্বাস করত কিনা? আল্লাহ বলছেন না না, ওরা মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করে না, ওরা নিজেরাও বলবে না তা, ওরা বলতো হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে, ঠিক কিনা? কোরআন এর আয়াত পড়ছি নাকি নিজে বানাই বলছি? আর এক আয়াত পড়ুন, আল্লাহ তারা আরো স্পষ্ট করছেন, আল্লাহ বলছেন ভাইয়া তারা বলে মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ বলছেন ওই মূর্তি পূজকদের যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করছে, তারা বলবে আমরা এইগুলোর পূজা ও এই উদ্দেশ্যে করি না যে ওরা আমাদের আল্লাহ, মা নাবুদুহুম ইল্লা, তবে পূজা করি কি জন্য? লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে সেজন্য। বোঝা গেল মক্কার মূর্তি পূজকরা মূর্তি পূজা করত মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে কোনটা? মক্কার লোকেরা যদি মূর্তিগুলোকে মাধ্যম মনে করার কারণে মুশরিক হয়ে থাকে, এখন তাহলে যারা মাজারওয়ালাকে মাধ্যম মনে করে অথবা পীরের মাধ্যম ছাড়া আল্লাহকে বাবা জানে না বিশ্বাস করে, তাদের মধ্যে মক্কার মুশরিকদের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, একটা পার্থক্য আছে, ওই মূর্তি ছিল পাথরের আর এই মূর্তি চামড়ার তৈরি, দেখছি কিনা? অতিলকা সামুতুন ওয়াজানাতকুন ইজা হাররাকুহু ফাসা আও হাজা, ওই মূর্তিগুলো ছিল পাথরের, কথা বলতে পারতো না, হাদিয়া খাইতে পারতো না, এই মূর্তিগুলো মানুষ রক্ত মাংসের তৈরি, এত পেট আছে, এইগুলোর মুখ দাও সারে আর পিস দাও সারে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আজকে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছেন খালি হয়ে, এলোকের মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে নাকি? আবার যেই লোকগুলো বিশ্বাস করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, জোরে বলে নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বিশ্বাস করত না, ঠিক কিনা? মক্কার কাফেররা বিশ্বাস করত দেওয়ার মালিককে, শয়তানেও তো এরকম বিশ্বাস করে নাই। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল প্রার্থনা করেছিল কার কাছে? কোরআন পড়ো মুসলমান, ভালো করে জানার চেষ্টা করো, শয়তান কি বলেছিল কোরআনে আছে, ক্বালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, শয়তান বলল ইয়া রব্বি, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। কে ডাক দিল শয়তান? কাকে ডাকলো? না কোনো খাজা বাবাকে, না কোনো মাদারওয়ালাকে, না কোনো দরগাওয়ালাকে। শয়তানও জানতো খাজা বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আজকে আমার জাতি বিশ্বাস করে আল গাউসুল আজম, গাউসুল আজম বড় পীর, গাউস মানে বিপদে সাহায্য করা, আজম মানে সবচেয়ে বড়, বিপদে সবচেয়ে বড় সাহায্য করা মালিককে। যদি কোনো ব্যক্তি কোনো পীরকে কোনো বুজুর্গকে বিশ্বাস করে ইমান থাকবে? গাউসুল আজম মাঝ ভণ্ডারী, গাছগুলা তোমার মুক্তমুখ। অমুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহান্নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা জেনে রাখো, সব মানুষদেরকে বলছেন, কাউকে বাদ দেওয়া হয় নাই, ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আইয়ুহান্নাস, সব ফকির, সব বলতে কেউ বাকি নাই। তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, রাজা ফকির, প্রজা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, ও আমার ভাইরা খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংটাওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তাফসিরে দেখে ফকির কেন বলল, দুনিয়ার ফকিরেরা একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেরকম ফকির ও কি সেরকম ফকির, ও কি দিব আমাকে। এই জন্য দুনিয়ার ভিক্ষুকেরা এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে কিছুই চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবার ফকির? ধনী একমাত্র কে? দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহু আল গনিউল হামিদ। দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। দেওয়ার মালিক কে? শয়তান বিশ্বাস করত দেওয়ার মালিক একমাত্র কে, সেই জন্য শয়তান বলছে, রব্বি, ও আমার রব, ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে সুযোগ দিলাম। দিয়েছেন কে? আজকে মুসলমান বিশ্বাস করে যে আল্লাহ আছে, বিশ্বাস করলি আমরা মুসলমান। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত, কিন্তু মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার মাধ্যম রূপে, তোমরাও পূজা করত। এইগুলো পার্থক্য না, পার্থক্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত আল্লাহর নবী যখন দিলেন, মক্কার নেতারা খেপে গেল, ঠিক কিনা? এক মুহূর্ত আগে আল্লাহর নবী এক অঙ্গীকার নিয়েছিলেন, আপনারা ইতিহাস জানেন, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এরপরে আল্লাহর হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নাজিল হয়েছে আপনি প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সেদিন সকালবেলা পাহাড়ে গিয়ে উঠলেন। আরবের নিয়ম ছিল, জরুরি কোনো কথা বলতে হলে সকালবেলা পাহাড়ে গিয়ে ডাক দিত, তো সব নেতারা হাজির হয়ে যেত। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, ইয়া বনি হাশেম, ইয়া বনি ফেহের, ইয়া বনি মুত্তালিব, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, সব নেতারা হাজির হয়ে গেল, কারণ এমনি তো সকালবেলার ডাক। আবার এই ডাকটা যেমন তেমন কোন লোকের না, এই ডাকটা হচ্ছে মক্কার সেই যুবকের, যেই যুবককে সকলে আল আমিন রূপে চিনে, সবাই বিশ্বস্ত বলে বিশ্বাস করে, সব হাজির হয়ে গেল। এবারে আল্লাহর নবী বললেন, ও আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমরা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনাকে সত্যবাদী সবসময় পেয়েছি, আপনার থেকে আমরা কখনো মিথ্যা পাই নাই। এবারে আল্লাহর নবী মক্কার নেতাদের সামনে বললেন, ও আমার মক্কার নেতারা শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আজকে যদি তোমরা একটা কথা স্বীকার করতে পারো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, তাহলে ওই একটা কথা মানার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, ওয়া তাদিনু লাকুম আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আও তুয়াদ্দি বিহাল জিজিয়া, আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না ওরা জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা? কয়টা কথা মানতে হবে? মক্কার নেতারা এখনো খুশি, বুঝতে পারে নাই কি কথা। এবারে যখন তারা বলল, তাড়াতাড়ি বলো, আমরা মানতে রাজি আছি। আল্লাহর নবী এবারে বললেন, এই একটা কথা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার নেতারা খেপে গেছে, ওরা বুঝতে পেরেছে এই কথার অর্থ কি, কিন্তু মুসলমান বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা আল্লাহর নবী সেদিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান্নাস ওলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান্নাস, এবারে শুধু আরবদেরকে বলে নাই, শুধু মক্কার নেতাদেরকে বলে নাই, ইয়া আইয়ুহান্নাস গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একটা কথা আর কিছুই না, সেই কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে মক্কার নেতারা খেপে গেল, আবু জাহেল দুহাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে চলে গেল, যে কারণে আবু লাহাবের প্রতিবাদ করার মতো একটা লোক সেখানে খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে। কি ছিল এই কথার মধ্যে? আবু লাহাব বুঝতে পেরেছিল, আজকেও যদি সেই লা ইলাহার দাওয়াত চলে আজকের যুগে আবু লাহাবরাও খেপে যাবে, ঠিক কিনা? খেপে না কি জন্য? এই লা ইলাহার অর্থ যে পড়ে সেও জানে না, যারা শুনে তারাও বোঝে না, ঠিক কিনা? আবু জাহালরা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে কি। কোরআন বলছে আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের আলিহাদেরকে বর্জন করব? একজন পাগল কবির কথায় আমাদের নবী কি ছাড়তে বলছেন কিছু? খালি বলছেন লা ইলাহা, কিন্তু ওরা উত্তর দিল কি? ওরা বুঝতে পেরেছে এই লা ইলাহার মানে হচ্ছে সব বাতিলকে বর্জন করতে হবে। এই পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করলে সেই রং থাকবে, পুরাতন রঙের উপর রং করা যাবে? ওরা বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে কারো হুকুম চলবে না, কারো বিধান চলবে না, কারো আইন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে এই জমিনের কোনো মালিক নাই, সমস্ত মালিকানা কার? আজকে যদি বলা হয় একটা কারখানার মালিক তুরাবালি, 10 লাখ কর্মচারীকে বলে দাও এই তুরাবালি কিন্তু কারখানার মালিক, পরদিন থেকে তুরাবালি ওই কর্মচারীর আমার কথা শুনবে না তুরাবালির কথা শুনবে? তুরাবালির কথা শুনবে, কারণ কারখানার মালিককে মালিকের হুকুম চলে, অন্যের হুকুম চলে না। মক্কার কুফফাররা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তুমি আমি সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? হুকুম চলবে কার? কোরআনে আল্লাহ এটাই বলেছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল কার? সৃষ্টি করেছেন কে? এই চন্দ্র সূর্য কার? আসমান জমিন কার? গ্রহ নক্ষত্র কার? তুমি আমি কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার। এইটা যখন বুঝতে পারলো তারা প্রতিবাদ করলো, কোরআন বলছে আইন্না আলা তারিকু আলি হাতিনা লিশাইরিন মাজনুন, একসাথে দুই গালি দিয়ে ফেললো। ও মুসলমান জাতি, সূরা সাদ এর 5 নম্বর একটা পড়ো, আরো পরিষ্কার হয়ে যাবে আবু জাহালরা কি বুঝতে পেরেছিল। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব, কি সর্বনাশ, সমস্ত আলিহাদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো, সব আলিহা বাতিল হয়ে গেল। মক্কার কাফেররা বুঝতে পেরেছিল কিনা? আজকেও যদি এই কথা বুঝতে পারে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে যারা মনে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তারা খেপে যাবে কিনা? বাংলাদেশ সংবিধানের 1-7 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদ দেখো লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? ও আমার জাতি, লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ তুমি যাকে ইচ্ছে করো সমস্ত ক্ষমতা দান করো, ওয়াতানযিউল মুলকা মিম্মান তাশাও, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়াতুইজ্জু মান তাশাও, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো, ওয়াতুযিল্লু মান তাশাও, তুমি যাকে ইচ্ছে করো অপমান করো, বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক তুমি, ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ দি ভালো করে বুঝতে পারো, এই সমাজে যারা বিশ্বাস করে বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ খেপে যাবে কিনা। এরপরে লা ইলাহার মানে হলো আমি কারো বিধান মানি না, ক্ষমতার মালিক যিনি, আইন দেওয়ার মালিক কে? তিনি। এবারে আল্লাহর আইন যদি মানে তাকে বলে মুসলিম, ঠিক কিনা? এই জাতি ইসলাম মানে ও জানে না, ইসলাম মানে কয় শান্তি, ঠিক কিনা? ইসলাম মানে শান্তি আছে কোথাও? সালাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ করা, কার কাছে? কোরআনে আছে, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম, সূরা বাকারার 131 নম্বর আয়াত, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎসমূহের যিনি রব, গোটা জগৎসমূহের যিনি মালিক, গোটা জগতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা আইন দাতা বিধানদাতা, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম, তার হুকুমকে মেনে নিলাম, আত্মসমর্পণ করবো কার কাছে? এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম, আল্লাহর বিধান আইন কানুন যারা মানে তার নাম কি? আর যদি আল্লাহর আইন কানুন না মানে মুসলিম থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটাই, আমি কারো বিধান মানি না, বিধান মানবো কার? ও আমার জাতি, এবারে তোমার সংবিধানের সঙ্গে মিলাও, সংবিধানের সাথে দুইয়ে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত, অন্য অন্য সংবিধানের যত যে কোনো আইন এটার সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এইটার দ্বারা যদি অন্য দেশের সংবিধানকে বুঝায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দেখতে চাই কোরআনের সঙ্গে যদি কোন বিধানের সংঘর্ষ হয় তখন যদি কোরআনকে বাতিল করে দেওয়া হয় তাহলে সেই সংবিধান মানা যাবে? ও মুসলমান জাতি, এবারে কোরআনকে হাতে নিয়ে বলছি, কোরআন পড়ে দেখো, তোমার সংবিধানের সঙ্গে কোরআনের যেখানে যেখানে সংঘর্ষ হয়েছে কোরআনের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছে, কোরআন পড়ুন, আল্লাহ বলেছেন ও আমার জাতি, কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা যদি চুরি করে হাত কেটে ফেলো আইনটা কার? আইনটা কার? এই আইন যদি বাস্তবায়ন করো, আল্লাহ প্রদত্ত শাস্তি বাস্তবায়ন করতে পারো, তোমার এলাকায় চোর থাকবে না, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রাখা যাবে, আছে না মক্কা মদিনায়? হাইয়া আলা সালাহ, আযান হয়ে গেল, স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে মসজিদে চলে যাচ্ছে, কোনো চোরের ভয় নাই, কারণ চোর জানে চুরি করলে হাত কাটা যাবে। ও আমার জাতি, আইনটা দিয়েছেন কে? আমার জাতি। আল্লাহর আইনটাকে বাতিল করে বলে এটা বর্বর আইন, এই আইন বর্বরের হাত কাটলে খাইবে কে? আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটলো, চুরিটা করেছে কে? মক্কার সম্ভ্রান্ত এক মহিলা, কুরাইশ বংশের মহিলা। আল্লাহর নবীর সাহাবিরা, মক্কার লোকেরা নতুন মুসলিম, তারা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটলে গোটা কুরাইশ বংশে বদনাম হয়ে যাবে, নবীর কাছে কেমনে সুপারিশ করা যায়? আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ, তার পুত্র ছিল উসামা, এই উসামা বিন জায়েদকে সবাই ধরো তুমি নবীর নাতি, আদরের নাতি, হিব্বু রাসূলিল্লাহ তোমার খেতাব, রাসুলের প্রিয় নাতি, তুমি পারবা এটা নবীর কাছে বলতে। আল্লাহর নবীর কাছে গিয়ে যখন উসামা বিন লাদে উসামা বিন জায়েদ আল্লাহর নবীর কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহি, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, আপনার কাছে বিচার আসবে, চুরিটা করেছে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে, বদনাম হয়ে যাবে, আপনিও কিন্তু কুরাইশ বংশের লোক, একটু তেল মালিশ করুন, তাছাড়া ওই মেয়ের নামও মহিলার নামও আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। আল্লাহর নবীর কানে কানে যখন কথা বলল মুসলিম শরীফের হাদিস খুলে পড়ুন, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, বললেন ও আমার জাতি, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্ত করছো? ওদের মধ্যে বড় লোকেরা চুরি করলে, সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে হাত কাটত না, তোমরাও কি সেটা করছো? জেনে রাখো, আজকে কোরাইশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা। আল্লাহি ইন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন লাও সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা মা ফাতিমা যদি চুরি করত, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জেনে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার অধিকার কারো নাই। যারা বলেন সুবহানাল্লাহ, আজকে যারা আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দিয়েছে তারা কি মুসলমান আছে? আরো দেখাবো দুই একটা। কোরআন বলছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, খবরদার খবরদার তোমরা জেনার বিচারে ধারে কাছেও যেও না, এটা বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ, হারাম কাজ। হারাম করেছেন কে? আমার জাতি বলল পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, কারণ বেশ্যাখানার ভাগ তারাও পায়, লাইসেন্স করতে পয়সা দেওয়া লাগে না, যদি সরকারকে ভাগ দেয় তাহলে জেনা করা হালাল, ঠিক কিনা? লাইসেন্স থাকলে পতিতালয় হালাল না হারাম? ও আমার জাতি, বেশ্যাখানা জেনা ভেবেচার হারাম করেছেন কে? আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে লাইসেন্স করে হালাল করার অধিকার কারো আছে? এবারে আরো সামনে চলুন, জেনা ভেবেচারের শাস্তি বিধান নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নেই আর ব্যভিচারী, মেয়ে লোক হোক আর পুরুষ হোক, যদি ধরা পড়ে ওদের জনসমক্ষে আনো, অবিবাহিত হলে 100 দর্রাম মারো, আর বিবাহিত হলে পরে ওদেরকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো অথবা গাছের সঙ্গে বাঁধো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও, আইনটা দিয়েছেন কে? কারণ বিবাহিত হলে কারণ সর্বনাশ করলো কি? বিবাহিত অবস্থায় জেনা করলে পরে সে যে বীর্য ঢুকাইল এর দ্বারা সন্তান হবে ওই সলিমুদ্দিন, আর বল নাম হবে কার? কলিমুদ্দিন, স্বামীর সন্তান হবে। এই যে গাদ্দারি করলো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি বিধান করেছেন, যদি বিবাহিত অবস্থায় কেউ কারো সাথে জেনা করে তাহলে মেয়ে লোকটা এবং পুরুষটা দুটোকে পাথর ছুঁড়ে উড়িয়ে দাও, আইন দিয়েছেন কে? এই আইন যদি আজকে বাস্তবায়ন থাকত এই সমাজে নারী ধর্ষণের জন্য আর নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল করার প্রয়োজন ছিল? এখন মেয়ে লোকেরা মিছিল করে নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়া করো, বিয়া করো, আর ছেলেরা রাস্তা দুই থেকে আইয়ে পড়ো, আইয়ে পড়ো। আমার ভাইয়েরা, আল্লাহর বিধান কার্যকর করলে এই দেশের জেনার বিচার থাকে? আমার সরকার, আমার জাতি আইনটাকে বাতিল করে দিল, ধর্ষণের বিচার বিকল্প আইন তৈরি করলো। ও আমার জাতি, আল্লাহর বিধানকে বাতিল করে যারা মন গড়া আইন তৈরি করে, মানব রচিত বিধান তৈরি করে, সেই বিধান দিয়ে বিচার করে, সেই বিধানকে মেনে নেয়, তারা মুসলিম থাকে? এরও সামনে চলো, আরো সামনে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন, পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মেয়ে লোকেরা যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে ভালো করে শুনো, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা বেহায়া পরা উলঙ্গ পরা মেয়েদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো রাস্তায় ঘোরাফেরা করো না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপর আল্লাহ তাআলা আরাকাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। এই পর্দা ঝুলিয়ে দিলে ইফতিদিন থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, হাইজাক করবে না, ওদেরকে সিট মারবে না। অ মুসলমান জাতি, পর্দার বিধান দিয়েছেন কে? আমার জাতির সর্বোচ্চ আদালত থেকে ঘোষণা করলো, পর্দার জন্য বাধ্য করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর দেওয়া পর্দার বিধানের বিরুদ্ধে যারা রায় দিয়েছে, যারা আইন দিয়েছে, অমুসলিম জাতি চিৎকার মেরে বড়ো, তারা মুসলমান থাকবে? এবারে আসো আরো সামনে, আল্লাহ তাআলা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এইগুলো শয়তানের কাজ। কার কাজ? হারাম কাজ। শয়তানের কাজ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ হারাম। আমার জাতি বলল লাইসেন্স থাকলে হালাল। মদের লাইসেন্স করে কারখানা আছে না? ফাইভ স্টারে যান, লাইসেন্স আছে, ওদের জন্য হালাল। হারাম কোনটা? যারা সরকারকে ভাগ দেয় না, ঠিক কিনা? লাইসেন্স করে না। সুদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 79 পর্যন্ত পড়ুন। লাস্টের আয়াতটা বলছি, একটা আয়াত বলছি খালি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যখন তোমরা জানতে পেরেছো সুদ হারাম করা হয়েছে, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, এই ঘোষণা যখন জানতে পেরেছো, এবারে তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, মা বাকিয়া মিনার রিবা, যত রিবা বকেয়া আছে, সব বকেয়া রেগ্রো সব বাদ দাও, বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ফাইল্লাম তাফালু, যদি আল্লাহর বিধান জানার পরে বর্জন করতে না পারো, ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? এত বড় মারাত্মক ভাবে আল্লাহ তাআলা কোরআনে বিধান দিলেন, এরপরেও যারা এই সুদের লাইসেন্স দিয়ে সুদের ব্যবসাকে হালাল করে দেয়, মুসলমান থাকবে? বাংলাদেশের কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাউয়া ব্যাংক, কুনা ব্যাংক, যত ব্যাংকগুলো সব সুদে কিনা। ও আমার জাতি, সরকার লাইসেন্স দিয়েছে বিধায় সব ব্যাংকে সুদের কারবার করা কি হালাল? সরকারের কাছে হারাম কোনটা? ওই যে গ্রামে 10-20 টাকা সুদে টাকা দেয়, ওইটা হারাম, সরকারের খাতে অবৈধ, কারণ সরকারের ভাগ দেয় নাই, কি করে নাই, লাইসেন্স করে নাই, ভাগ দেয় নাই। সরকারকে ভাগ দাও, লাইসেন্স করতে হালাল। আমি জিজ্ঞেস করতে চাই, সুদকে আল্লাহ হারাম করলেন, এই সুদকে লাইসেন্স দিয়ে যারা বৈধ করে দিল, মুসলমান থাকবে? হতুয়া তো আপনারাই দিচ্ছেন মাশাআল্লাহ। এবার আর একটা বলি, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আইন দিয়েছেন কে? সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করেছেন, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ নিজে বিধান দিচ্ছেন, কোন পীর সাহেবের দায়িত্ব ছাড়েন নাই, এমনকি নবী রাসূলের দায়িত্ব ছাড়েন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্ব ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, বিধান দিচ্ছেন, আইন দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি আয় পাবে। আইন দিয়েছেন কে? আমার জাতি সাহাবী বলল আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহ তাআলা নারীদের অধিকার হরণ করেছেন। ও মুসলমান জাতি, যারা আল্লাহর ভুল ধরে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে মুসলমান থাকবে? একটা লোক এমনে রোজা না রাখলে কাফের হয় না, কি বললাম? রোজা রাখে না, বিশ্বাস করে ফরজ, মুসলমান থাকবে কিনা? মুসলমান থাকবে। কিন্তু যদি বলে রোজা আমি মানি না, রোজা রাখে বাদুরে, মুসলমান না কাফের? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় সর্বসম্মতিক্রমে। এতে ওলামাদের কোন দ্বিমত নেই। আমার বক্তব্য না বুঝার কারণে, মানে দেশের মানুষ এখন আকীদা বুঝে না, না বুঝার কারণে একদল স্বার্থবাদী, একদল ভণ্ড মূর্খেরা আমার বক্তব্যকে বিকৃত করে আমি পাইকারি তাক্ষীর করে কাফের বলি সবাইকে। এই বেটা, আল্লাহর বিধান কেউ পালন করতে পারে না, আমি তার কাফের বলি নাই। বিশ্বাস করে মানে পালন করতে পারে না, শয়তানের ধোকায় পড়ে, আমি তাকে কাফের বলি নাই। এরকম ভুল তো আদম করেছিল। আদমকে আল্লাহ বললেন গন্ধম খাবি না, গাছের কাছে যাবি না, আদম খেয়ে বসছেন না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে আদম কেন খাইলা, আদম কি করেছেন? মাফ চাইলেন, আল্লাহ মাফ করেছেন কিনা? আল্লাহর হুকুম অমান্য হয়ে গেলে এটা বড় অন্যায় না, মাফ চাইলে মাফ করবেন। কিন্তু যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে কি মুসলমান না কাফের? ইবলিস কি করেছে? এইটাই করেছিল। আদমের মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য এখানি, আদমও ভুল করেছে, ইবলিসও করেছে। ইবলিসকে যখন আল্লাহ জিজ্ঞেস করে, ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইলা মারতুব, আমি যখন তোকে বললাম আদমকে সিজদা করবি, কেন সিজদা করো নাই? ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? বোঝা গেল ভুল করা বড় কথা না, মাফ চাইলে মাফ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য বলছি রোজা না রাখলে কাফের হয় না, হজ করে নাই কাফের হয় নাই, বিশ্বাস করে ফরজ করবো ধোকায় পরে করে নাই, আমি তাকে কাফের বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো ফরজকে অস্বীকার করে, আকীদার কিতাব খুলে দেখো, সর্বসম্মতিক্রমে সেটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কাফের হয়ে যায়, ঠিক কিনা? শয়তানকে আল্লাহ যখন জিজ্ঞেস করি, ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইলা মারতুক, ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করো নাই? তখন যদি ইবলিস বলতো অন্যায় করেছি, আল্লাহ মাফ করতেন কিনা? ইবলিস তা করে না, ইবলিস আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করেছে। ইবলিস কি বলল? ক্বালা আনা খায়রুম মিনহু, খলাকতানী মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই, তুমি আমার অধিকার হরণ করেছ, আমার অধিকার হরণ করেছ, আমি তো আদমের চেয়ে ভালো, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, মাটি যদি উপরেও ছুঁড়ে মারে নিচের দিকে চলে আসে। সুতরাং যুক্তির কথা হলো, যুক্তির দাবি হলো, আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নই, ঠিক কিনা? এই যুক্তি পেশ করলো কে? বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি? এজন্য খবরদার, যুক্তি দিয়ে তর্ক দিয়ে আল্লাহর বিধানকে যাচাই করা যাবে না, ঠিক কিনা? কারণ তোমার যুক্তি তো তুমি জানো না, যুক্তির বাইরে না কোরআন, কিন্তু যুক্তি তো বুঝতে হবে। আজকেও যারা আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে ভুল ধরে বলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, চোরের বিধান দিয়ে নারীদের অধিকার হরণ করেছে, সম্পত্তির বিধান দিয়ে, ও আমার জাতি চিৎকার মেরে বলো, ওই বুদ্ধিজীবীদের প্রথম লিডারের নাম কি? প্রথম লিডারের নাম কি? ইবলিস যেরকম ভাবে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে কাফের হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা বর্তমানেও আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে তর্ক করে, যে আল্লাহর বিধানকে বাতিল করে, এর বিরুদ্ধে বিবৃতি দেয়, মিছিল করে, মিটিং করে, সাংবাদিক সম্মেলন করে, ও জাতি তোমরা চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের, তারা পরিষ্কার কাফের, কোনো সন্দেহ নেই। বাইরা আমার আজকে মুসলমান দাবি করে মুসলিম, ইসলামের খবর নাই মুসলিম দাবি করে। মুসলিম কাকে বলে সেটা ভালো করে বুঝতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুমজিকুম মিন আযাবিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই জাতির সামনে দাওয়াত পেশ করলেন, হানিফান, আমি পরিষ্কার করে বলছি। ইব্রাহিম দাওয়াত দিলেন, মক্কার কুফাররা বুঝতে পারলো লা ইলাহার মানেটা কি, ইব্রাহিম বুঝতে পারলো লা ইলাহার মানেটা কি, ও আমার জাতি তোমার জাতিও যদি বুঝে লা ইলাহার মানে কি খেপে যাবে, ঠিক কিনা, খেপে যাবে কিনা, এরা যদি বুঝতে পারে লা ইলাহার মানে, এইগুলো তো বললাম, তাহলে ক্ষিপ্ত হবে কিনা, ক্ষিপ্ত হবে। মিশরের সাইয়েদ কুতুবের নাম শুনেন নাই? সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই, যার বাংলায় তাফসির আছে, বাংলা ভাষা অনুবাদ হয়েছে তাফসির ফি জিলালিল কোরআন। ওনার আর একটা কিতাব আছে মালিম ফি তরিক, এই কিতাবটা পড়বেন, বাংলা আছে। মিশরে যখন তিনি এই কিতাব লেখলেন, তোমাদের মতো যুবকেরা তাজা হয়ে গেল, যুবকেরা বুঝতে পারলো ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, কোন মানব রচিত আইন চলবে না, মানুষের সার্বভৌমত্ব চলবে না। মিশরের যুবকেরা যখন ফুসে উঠল আল্লাহর বিধানের জন্য, তারা মাঠে নেমে গেল, তখনই মিশর সরকার তাকে গ্রেফতার করল। আমার জাতি তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের যদি সত্যি কথা লা ইলাহা বুঝে আসে আর সেই দাওয়াত দেওয়া শুরু করো, সেই সময় বেশি দূরে না যেই সময় তোমাদেরকে গ্রেফতার করা শুরু হবে, ঠিক কিনা। মিশরের সরকার তাকে গ্রেফতার করলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল। লম্বা ঘটনা আমি সব বলছি না। ফাঁসির আগের রাতে জেলখানায় ওনার কাছে একজন হুজুর গেলেন, মৌলবী সাহেব গেলেন, উনি জিজ্ঞেস করলেন আপনি কে? আমি জেলখানা মসজিদের ইমাম। কেন এসেছেন? আপনার তো কালকে ফাঁসি হবে, ফাঁসির আগে মুসলমান বন্দীদেরকে কয়েদীদেরকে আমি কালমা পড়াই, কালিমা পড়াই। সাইয়েদ কুতুব জিজ্ঞেস করেন কি কালমা পড়ান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আশ্চর্য কথা, আমি তো এই কালমা পড়ার কারণে আমি আজকে জেলে আছি, এই কালিমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, যেই কালিমা পড়ার কারণে আমাকে বন্দী করা হয়েছে, যেই কালিমার কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আপনি সেই কালিমা পড়ান আর সেই কালিমা পড়াবার দায়িত্ব পেয়ে পয়সা পাচ্ছেন, বোঝা গেল আপনার কালিমা আর আমার কালিমা এক না। আপনার কালিমা যেই সরকার থেকে পয়সা দেয়, আমার কালিমা আমাকে ওই সরকারের ফাঁসির মঞ্চে ঝুলায়। আমার জাতি, আজকে তোমরাও যদি সত্যিকার অর্থে বলতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার মানে হচ্ছে আমরা কারো ক্ষমতা বিশ্বাস করি না, কারো হুকুম মানি না, আমরা কোনো শাসককে মানি না, কোনো যাদবকে মানি না, কোনো খানকে মানি না, কোনো দরগা মানি না, আমরা হুকুম মানি একমাত্র কার। তাহলে বাধা আসবে দুই দিক থেকে, কয় দিক থেকে? একদিক থেকে আসবে শাসকদের পক্ষ থেকে, আর একদিকে আসবে একদল যাদবদের পক্ষ থেকে, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কথাটা, আমি বলি না। তালিমুল মুতাআল্লিম কিতাবটা কয়মতে পড়ানো হয়? হেদায়েতুন নূর জামাতে লেখা আছে, ওয়াহাল আসসাদাদ্দিনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই প্রকার মানুষেরা। কয় প্রকার মানুষেরা? এক প্রকার হচ্ছে শাসক, এক প্রকার কারা? এতক্ষণ যাদের কথা বললাম আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, বাতিল করেছে। আর এক প্রকার হচ্ছে এক শ্রেণীর আলেম, শাসকদের পাঁচটা গোলাম, যাদেরকে ইহুদি খ্রিস্টানরা ইমাম প্রশিক্ষণের নামে বর্তমানে ট্রেনিং দিচ্ছে, ঠিক কিনা? ওই ইমাম প্রশিক্ষণের সামনে, ইমামদের সামনে আমেরিকার উলঙ্গ বেহায়াপনা মেয়েদেরকে দিয়ে ব্যালে ডান্স করেছে, ঠিক কিনা? ওই রকম ইমামদের কথা বলছি। আমার পাশে যারা বসে আছেন ডানে বামে যে ওলামা ইকরাম, এদের কথা বলছি না, ঠিক কিনা? একদিক ওলামাদের মর্যাদা অনেক উপরে, আল্লাহ তাআলা বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে সত্যিকার অর্থে আমাকে ভয় করে আলেমরাই। কারা ভয় করে? আলেমদের সার্টিফাই করেছেন কে? আল্লাহ তাআলা আরো বলেছে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে আলেম আর যারা জানে না তারা কি সমান? তারা কখনো সমান নয়। আরে বেটা প্রশিক্ষণ প্রাপ্ত তো কুত্তা আর অশিক্ষিত কুত্তাও সমান নয়। ওলামায়ে কেরাম বসে আছেন, যেই কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় শিকার করার জন্য, ওই কুকুর যদি জঙ্গল থেকে কোনো শিকার মেরে নিয়ে আসে খাওয়া যায় ঠিক না, আর অশিক্ষিত কুত্তা যদি মারি নিয়ে আসে খাওয়া যাবে? তাহলে বোঝা গেল শিক্ষিত কুত্তার শিকার খাওয়া যায় আর অশিক্ষিত কুত্তার শিকার খাওয়া যায় না, হারাম। তাহলে শিক্ষার পার্থক্য আছে কিনা? তবে মনে রাখতে হবে একদল আলেমদের কথা এরকম বলা হয়েছে, আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল উলামাউ উমানাউদ্দিন মা লাম ইখালিতুল উমারা ফাইদা খালাতুহুম ফাহুম লুসুসুদ্দিন। আল্লাহর হাবিব ফরমান, আলেমরা হচ্ছে আমার দ্বীনের আমানতদার, আমার এই কোরআন আমার এই সহিহ হাদিস সংরক্ষণ করবে আলেমরা, প্রচার করবে আলেমরা, যতক্ষণ পর্যন্ত তারা শাসকদের পা চাটা গোলামে পরিণত না হবে। ফাইদা খালাতুহুম, যখন তারা শাসকদের কাছে যাবে ফাহুম লুসুসুদ্দিন, মুসনাদে আহমদের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন এরা শাসকদের সন্তুষ্টি করার জন্য এদের পা চাটা গোলা হবে তখন তারা দ্বীনের চোর বলে প্রমাণিত হবে ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো বলেছেন তাআবাযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুনের থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম বলেন আমা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি জিনিস? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম, আল্লাহর হাবিব বললেন জাহান্নামের একটা গর্ত। মিশকাত শরীফ বাবুল ইহতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ আই বাবুল কিতাবুল ইলম, কিতাবুল ইলমের শেষ দিকের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, বলা হয়েছে তোমরা তাআবাযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, আল্লাহর কাছে জুব্বুল হুজুনের থেকে পানা চাও। কিলা ওয়া মা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর নবী জুব্বুল হুজুন কি জিনিস? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম, আল্লাহর হাবিব বললেন জাহান্নামের একটা গর্তের নাম জুব্বুল হুজুন। এমন মারাত্মক জাহান্নাম, এত ভয়াবহ জাহান্নাম, ইয়াতাআবাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবা মিয়ামারাতিন, যেই জাহান্নামের থেকে অন্যান্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানা চায়। কয়শো বার? অন্য জাহান্নামগুলো ওই জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে 400 বার পানা চায়, এত মারাত্মক জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমায় ইয়াদখুলুহা ইয়া রাসূলুল্লাহ, এই মারাত্মক জাহান্নাম, এই ভয়াবহ জাহান্নামে কারা প্রবেশ করবে? আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, হামান, ইবলিস, কেনা এরা কেউ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালাল কুরাউল মুরাউনা বি আমালিহিম অফি রিবায়াতিন আল উলামা আল্লাযীনা ইয়াযুরুনাল উমারা, আল্লাহর হাবিব ফরমান ওই জাহান্নামে প্রবেশ করবে একদল আলেম, এক শ্রেণীর আলেম বলছি খবরদার, সব আলেমদেরকে আবার কোন রকম ছোট করা যাবে না। এক প্রকার আলেম যারা যে কোনো আমল করে শাসকদের খুশি করার জন্য, পত্রিকায় ছবিটা আসার জন্য মিছিলের সামনে গিয়ে দাঁড়ায় যেন পরের দিন পত্রিকায় ছবিটা আসে, বৌরে দেখান যায় দেখো আমার ছবিটা আসছে পত্রিকায়, মিডিয়া যেন প্রচার হয় আল কুরআন মুরাউনা বি আমালিহিম ফি রিওয়ায়াতিন, আর একটা হাদিসে বলা হয়েছে আল উলামা ওই সমস্ত আলেমরা আল্লাযীনা ইয়াযুরুনাল উমারা, যারা শাসকদের দরবারে ঘুরে শাসকদের খুশি করার জন্য তাদের মন মতো ফতোয়া দেয়, তাদেরকে বলে আল্লাহর নবী মূর্তির জন্য মসজিদ খালি করে দিয়েছিলেন, যারা শাসকদেরকে শিখায় আল্লাহর মূর্তি পূজা গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, ও আমার জাতি এই রকম যারা শাসকদেরকে শিখায়, ওরা আমাদের কথা বলছি যে ওরা আমাদের সামনে আমেরিকার নর্তকীরা এসে ডান্স করে তারপরে প্রতিবাদ করার ক্ষমতা নাই ঠিক কিনা? ও আমার ভাইরা যুগে যুগে এই দুই প্রকারের লোকের ইসলামে ধ্বংস করেছে। সেজন্য আমি বলি এক বাড়ি একজন মেহমান গেছিল, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে রাত্রে বিছানা দিল একটা পুরাতন খাটে, পুরাতন খাটে কি যেন থাকে ওরস, সারপোকা ওরস, বর্তন ওরস করে না ওরস, বোঝা গেল ইসলামের 12:30 বোঝাবার জন্য এদেশে ওরসের নামে মূর্তি পূজা বসে, ঠিক কিনা? আমার ভাইরা ওরস থাকে ওরস, আর দেয় নাই উপরে মশারি, রাত্রে মেহমানকে কায়দা মতো উপর থেকে মশাই নিচের থেকে সার পোকায় কামড়াইল। সকালবেলা মেজবান গিয়ে জিজ্ঞেস করে, ভাই রাতের ঘুমটা কেমন হলো, কোনো কষ্ট হয় নাই তো? মেহমান বলল যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত, উড়োস টেনে ধরত। ঠিক তেমনি ভাবে একদিকে ইসলামের ক্ষতি করার জন্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব লোকবদ্ধ হয়ে মাঠে নেমেছে, আর একদিকে ওদের পাঁচটা গোলাম হবে একদল মুসলমান নামধারী আলেম পীর খানকাওয়ালা দরগাওয়ালা দুর্গাওয়ালা মাঠে নেমেছে ওরসের মাধ্যমে, বড় বড় সম্মেলন করে ওরস করে ওরসের ভূমিকা পালন করে ইসলামের ক্ষতি সাধন করছে, ঠিক কিনা? আমার জাতি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই ভূমিকা নিতে হবে। বাধা আসবে ঠিকই, ইব্রাহিমের সামনে বাধা এসে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ও আমার জাতি মূর্তি পূজা চলবে না, আল্লাহর বিরুদ্ধে বিধান দেওয়া চলবে না। এবার লোকেরা আর কোনো জবাব দিতে পারলো না, তারা বুদ্ধি করলো একে আগুনে পোড়াতে হবে, আগুন তৈরি করা হলো, এবারে আগুনকে আগুনে তৈরি করা হলো, ইব্রাহিমকে ধরে আনা হলো, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল সব ফেরেশতা এসে হাজির হয়ে গেল, ইব্রাহিম খালি একটু বলো, আমি জিব্রাইল পাখা দিয়ে আঘাত করে ওদেরকে উড়িয়ে দেই। মিকাইল বলছে আমি একটু বাতাস দিয়ে সিডর দিয়ে উড়িয়ে দেই, ইসরাফিল বলছে আমি একটু সিঙ্গার এক কোনা খুলি করে দেই, একটু ফুদিয়ে দেই। আল্লাহর নবী কারো সাহায্য চায় না, সাহায্য চায় কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও জিব্রাইল মিকাইল ইসরাফিল, আমি তো তোমাদের গোলামি করি না, আমি তোমাদের গোলামির দিকে মানুষকে ডাকি নাই, আমি ডাকি এক আল্লাহর দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সেই আল্লাহর কাছেই সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? সাহায্য চাব কার কাছে? না কোন খেলাওয়ার কাছে, মাজারওয়ালার কাছে? মাজারে টাকা পয়সা মোমবাতি আগরবাতি জায়েজ না হারাম? ও আমার জাতি, ও আমার ভাইয়েরা, নামাজে সেজদা করি কার জন্য? এবারে মাজারে গিয়ে সেজদা করলে জায়েজ না হারাম? আমি আর সেদিকে যাচ্ছি না, মূল আলোচনায় ফিরে আসতেছি। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি এক আল্লাহর ইবাদত করি, সাহায্য চাব কার কাছে? ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। ও আমার ভাইয়েরা, আল্লাহর নিয়ম আছে, আল্লাহ তারা সাহায্য করবেন ঠিকই, কিন্তু আগে পরীক্ষা করবেন কে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে, কে রাজি নাই। নতুবা দুধ খাওয়ার মজদুম তো সবই রাজি আছে, কিনা? ওই যে লাইলি মজদুমের কাহিনীর মধ্যে আছে, লাইলি যখন শুনল যে তার নামে একটা পাগল হয়ে গেছে লোক মজনুন, রাস্তায় রাস্তায় ঘুরে খাবার দাবারের খবর নাই, তখন সে এক বেলা দুধ পাঠান শুরু করলো মজনুনের জন্য। মজনুন তো রাস্তায় ঘুরে, দুধের খবর পাইল এলাকার কাউটার ভাত পাত্র আছে। এবারে তারা ওই দুধ আসার সময় আসলে মজনুন হয়ে যায়, লাইলি জিকির করতে থাকে, দুধ পান করায় যে সে দুধ পান করাতে লাগলো, আর দৈনিক মাজনুনদের কাতার ভারী হতে লাগলো। এক সময় ওই লোকটা গিয়ে লাইলিকে বলল, লাইলি তোমার মজনুন কয়জন? কেন মজনুন তো একজন। না না, কিসের একজন, হাজার মজনুন, আর দৈনিক কেবল কাতার ভারী হচ্ছে, এই এক পেয়ালার দুধে কাজ হবে না। লাইলি বুঝতে পারলো দুধ খাওয়ার জন্য ডুপ্লিকেট মজনুন তৈরি হয়েছে। এবারে বলল, ঠিক আছে আজকে আর দুধ নিয়ে যেও না, আজকে একটা পেয়ালা নিয়ে ওইটাই নিয়ে যাও, একটা ছুরি নিয়ে যাও, মজনুনদেরকে বলো যে লাইলি অসুস্থ হয়ে পড়েছে, রক্তের প্রয়োজন, মজনুনরা তাড়াতাড়ি রক্ত দাও, ছুরি আছে কেটে রক্ত বের করো। যখনই লোকটা ওই পেয়ালাটা নিয়ে হাজির হলো, সব মজনুন পাগল হয়ে গেল, ঘোষণা আসলো আজকে দুধ আসে নাই, পেয়ালা ওইটাই ঠিক, লাইলি অসুস্থ হয়েছে, মজনুনদের রক্তের প্রয়োজন, তাড়াতাড়ি ছুরি আছে কাটো আর রক্ত দাও। এবারে মজনুনদের কাতার ফাঁকা হয়ে গেছে, আর বলে, হাম দুধ পিনে ওয়ালে মজনুন হ্যায়, খুন দেনে ওয়ালে নেহি হ্যায়, আমরা দুধ পান মাজনুন নই। এজন্য আল্লাহ পরীক্ষা করতে চান। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এবারে ইব্রাহিমের ক্ষমতা শেষ। এবারে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত তুমি অটল ছিলে, তাওহীদের উপরে অমায়মান ছিলে, শিরক বিদআতের উপরে তুমি ছিলে না, কোন দুনিয়ার কোন শাসককে মানো নাই, এক আল্লাহর কমান্ড মেনেছো, এক আল্লাহর হুকুম মেনেছো, এবারে শোনো তোমার ক্ষমতা শেষ, আমার সাহায্য শুরু। কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা চুল যেন না পড়ে যায়, আবার ঠান্ডা হতে গিয়েও যেন বেশি কষ্ট না হয়ে যায়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ও আমার জাতি, ইব্রাহিমের জন্য যে আল্লাহ আগুন ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা? না দুর্বল হয়ে গেছে? এখন ইহুদি খ্রিস্টানদের সমস্ত বোমা, সমস্ত গুলি, আণবিক বোমা, পরমাণবিক বোমা সবগুলো ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? আজ ভি জো করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ করে শক্তি হে আন্দাজে গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো, তাওহীদের ইমান অর্জন করতে পারো, তাওহীদ ইমান অর্জন করতে পারো, শিরক বিদআত বর্জন করতে পারো, দুনিয়ার মুমিন বান্দাদেরকে কেউ কোন ক্ষতি করতে পারে না, মুমিনদের হেফাজত করার মালিক কে? ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم مؤمنদের মাওলা আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা কে? আল্লাহ। আল্লাহ বলেছেন وأن الكافرين لا مولى لهم, কাফেরদের কোনো মাওলা নাই। বা মুসলমান জাতি, তবে শর্ত একটাই, তাওহীদ কি আমানত সিনু মে আমারে আশা নেই মেটানা নামো নিশা হামারা। ও আমার জাতি, মূসা আলাইহিস সালামের একই অবস্থা, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, আর কোন অবস্থা নাই, আল্লাহর কাছে দোয়া করো রব্বুল আলামিন, এখন তো ফেরাউনের বাহিনী আমাদের ধরে ফেলবে, বনি ইসরাইল তো বেঈমান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মূসা তোমার ক্ষমতা ছিল পর্যন্ত তা করেছ, এবার তোমার হাতের লাঠি ছাড়ো। নদীতে লাঠি মারলো, ফান ফালাকাল বাহরু, নদীর পানি দুই ভাগ হয়ে গেল, পানি দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, কাত্তাউদিল আজিম, বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মাঝখান দিয়ে মূসা নবী পার হয়ে গেলেন, তার বনী ইসরাইল পার হয়ে গেল। এবারে ফেরাউন আসলো, দুই দিকের পানি ঢুকে গিয়ে ফেরাউন দিকে চুবিয়ে মারলো। ও আমার জাতি, যে আল্লাহ তাআলা মূসার জন্য নীল দরিয়া রাস্তা করে দিয়েছেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত মুসলিমদেরকে ইসলামের পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা? শর্ত একটাই, আজ বি যোগ করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ করে শক্তি হে আন্দাজ গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, আজকেও যদি সেই মুসার মতো লাঠি নিয়ে, মুসার মতো ইমান নিয়ে, মুসার মতো তাওহীদ নিয়ে সমস্ত কাফের মুশরিক আর তাগুতের বিরুদ্ধে দাঁড়াতে পারো, যে আল্লাহ তারা মুসাকে সাহায্য করেছেন, ইব্রাহিমকে সাহায্য করেছেন, সে আল্লাহ আগের মতো আছেন, আগে যেরকম ছিলেন এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। লা নিদ্দা ওয়া লা জিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাবালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। সকাল সন্ধ্যা সব সময় এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর বিধান মানো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমাহিয়ায়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? না মসজিদে এক আল্লাহ, বাইরে আরেক আল্লাহ। অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহা ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলছেন দুই আল্লাহ মানতে পারবা না, বস্তিদের আল্লাহ একজন, বাইরে আল্লাহ একজন। মসজিদে পড়বা কোরআনের হুকুম, বাইরে চলবে তাগুতের হুকুম, চলবে না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার বাড়িতে একজন মেহমান গেল, অর্ধেক ঢুকছে ভিতরে দরজা আর অর্ধেক বাইরে, কি বলবা? এবারটা হয়তো ঢুকলে পুরা ঢুক নালে বাইরে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইসলামে ঢুকলে পুরা ঢুকতে হবে, ঠিক কিনা? যারা অর্ধেক ঢুকলো অর্ধেক বাইরে, জীবনের মসজিদের ক্ষেত্রে আল্লাহর বিধান মানে, ব্যাংকে আল্লাহর হুকুম মানে না, আদালতে আল্লাহর হুকুম মানে না, সংসদে মানে না, বঙ্গভবনে মানে না, এরকম ব্যবসা বাণিজ্যে মানে না, তারা মুসলমান থাকবে? ভালো করে বুঝতে হবে ইসলাম কি জিনিস। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, এই জন্য আল্লাহ তারা শর্ত দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে আমি একটা ব্যবসা সম্পর্কে বলবো কি, যেই ব্যবসা তোমাদেরকে তুমজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তির থেকে বাঁচাবে, দুনিয়ার শাস্তি থেকেও আখিরাতের শাস্তি থেকেও বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি, এক নাম্বার ব্যবসার এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি। আগেই বললো ইমানদারগণ তোমাদেরকে ব্যবসার কথা বলবো, আবার বলে তুমিনুনা বিল্লাহি, তার মানে বোঝা গেল ইমানের দাবি করলে মুমিন হওয়া যায় না। কোরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? ওরা মুনাফিক। এই জন্য আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি, এক নম্বর আল্লাহর উপর ইমান আনতে হবে। আল্লাহর উপর ইমান আনতে হলে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উবুদিয়াত, আল্লাহর হাকিমিয়াত, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর বিধান সব মানতে হবে। দুই নম্বর হলো ও রাসূলিহি, রাসূলের উপর ইমান আনতে হবে। তিন নম্বর হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কার রাস্তায় জিহাদ করবে? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করবে। কার জন্য? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য মঙ্গল, এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তাআলামুন, এইটা যদি বুঝতে পারো। ও যুবকেরা, তোমাদের জন্য চতুর্দিক আহ্বান আসছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? আল্লাহ আহ্বান করছেন, আমালাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় নারীরা, অসহায় শিশুরা ফরিয়াদ করছে আল্লাহর কাছে, আফগানিস্তান থেকে, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বসনিয়া থেকে, চেচনিয়া থেকে, সারা দুনিয়ার মুসলিম মানুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিম আহলুহা, ও আমাদের রব, আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, আমাদেরকে এই জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য, আমাদের রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে ওলি দান করো, ন্যায়নিষ্ঠবান নেতা দান করো, আমাদের অভিভাবক দান করো। ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, আর তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য নাসির, সাহায্যকারী দান করো। ও যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসেছে, আহ্বানে সারা দেন আদেশ ইনশাআল্লাহ। ফের তু যা একবার করনি হে জাহান কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারে বান। ও যুবকের, আবার তোমাদেরকে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, সেই রকম যুবক হয়ে ময়দানে চাপিয়ে পড়তে হবে। তোমার বন্ধুকে ধর্ষণ করা হচ্ছে, তোমার বন্ধের বুকে ইহুদি খ্রিস্টান হাত দিচ্ছে, তোমার বন্ধের ওড়না খুলে দিচ্ছে, তোমার বন্ধের কাপড় খুলে দিচ্ছে, তোমার বন্ধের পেটের ভিতরে ইহুদি খ্রিস্টানের সন্তান জন্ম হচ্ছে। ও যুবকেরা, এরপরেও তোমরা তাজা হবে না। না, তোমাদের নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নিজে বলেছেন যুদ্ধ আল্লাহ নিজেও করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, আল্লাহ বলেছেন আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন। বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করা হলো, আল্লাহ বলছেন হে নবী আপনি হত্যা করেন নাই, আপনার সাহাবীর হত্যা করেছেন কে? হত্যা আছে কিনা কোরআনে? আমার দেশে একদল লোক আছে কয়েকজন না কেতাল টেতাল যুদ্ধ নাই ইসলামে, এখন আমি বলতে গেলে 500 আয়াত বলতে পারবো ইনশাআল্লাহ, মুখস্থ বলতে পারবো সতের উপর ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আজকে যারা মুসলমানদের ইমানকে দুর্বল করে দিচ্ছে তোমরা তাদের থেকে সাবধান হও, এগুলো ইহুদি খ্রিস্টানদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম, ঠিক কিনা? যে ইমামদের সামনে বেলে ডান্স করছে কেবলমাত্র সেই ইমামরাই বলতে পারে আল্লাহর রাস্তায় জিহাদ করার এখন সময় হয় নাই, ঠিক কিনা? এই ফতোয়া প্রথম দিয়েছিল ভারতবর্ষে গোলাম আহমদ কাদিয়ানি, ইংরেজদের পাঁচটা গোলাম, যখন সারা ভারতবর্ষের আলেমেরা এহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করছিল, সেই মুহূর্তে খ্রিস্টানদের পাঁচটা গোলাম মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিয়েছিল জিহাদকে নাম ছোড় দোয়াই ভাইও, ইসলামে হারাম হয় কতল কেতাল, জিহাদের নাম ছেড়ে দাও, ইসলামে মারামারি নাই, এই ফতোয়া দিয়েছিল কাদিয়ানি। ও আমার জাতি আজকেও যারা জিহাদ থেকে যুবকদেরকে দূরে সরাতে চায় তোমরা চিৎকার মেরে বলো তারা কার মুরিদ? গোলাম আহমদ কাদিয়ানি মুরিদ কিনা? তারা কাদিয়ানি, তারা কি নতুবা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত যুবকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কাতারবন্দি হয়ে যেন তারা সীসা গড়ানো প্রাচীর, সীসা গড়ানো লৌহ প্রাচীরের ন্যায় অটল থেকে যারা যুদ্ধ করে আল্লাহ সেই যুবকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওদের যুদ্ধ চলছে, একজন যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন, এই আমার চেহারা, এই আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন জান্নাত, সোজা জান্নাত, সাহাবনের বাবা জান্নাত। আল্লাহর নবী বললেন যে বিশ্বাস করো না? বলে না বিশ্বাস করি, কোনো সন্দেহ নেই, তবে এত সহজে জান্নাতে যাওয়া যায় তা তো জানতাম না। ফলের থেকে বের করে খেজুর কয়েকটা খেলেন, বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলেন আর বললেন এত দূর এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় সেরকম কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, চতুর্দিকে লাশের স্তূপ করে ফেললেন। মুসলিম সেনারা বলল যুবক আমাদের কাতারে চলে আসো, যুবক তাকিয়ে ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, বলছে আমার সাহাবী ভাইয়েরা তোমরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি। যে বলছে বাহার আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছিলাম, কিসের জন্য? বুখারী শরীফে তার মাগাজি খুলে দেখুন লেখা পরিষ্কার, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, কিসের জন্য? আলাল জিহাদে, জিহাদ করার জন্য, মা বাকিনা আবাদা, যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রুহ থাকবে ততক্ষণ জিহাদ করে যাব। আল্লাহ নিজে কতল করেছেন বলেছেন আরাকাতে বসা কাফাল্লাহুল মুমিনিনা কাফাল্লাহুল মুমিন আলাল কিতাল, মুমিনদের জন্য যুদ্ধ করার ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আল্লাহ নবীদেরকে বলেছেন, সব নবীরা যুদ্ধ করেছেন, কোরআনে আছে ও কতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে কতল করেছে, হত্যা করেছে, নবীর হত্যা করেছে, কয়েকজন ইসলামে মারামারি নাই, এই হত্যা নাই। আবার আমাদের নবী লড়াই করেছেন, সাহাবীরা লড়াই করেছেন, আগের যুগের বুজুর্গরা লড়াই করেছে, কোরআন করে হাদিস পড়ুন, কোরআনে পরিষ্কার বলা আছে ওয়াকাইম মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিয়ুন কাসীর, কত নবী সব নবীদের সঙ্গে অনেক বুজুর্গরা আল্লাহওয়ালা লোকেরা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, এরপরে আমাদের নবীকে আল্লাহ বলেছেন, হে নবী আপনি আল্লাহ রাস্তায় লড়াই করুন, যুদ্ধ করুন, আপনি লড়াই করুন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, যদি আপনার সঙ্গে কেউ না থাকে আপনি একাই যুদ্ধ চালিয়ে যান, ওয়াহরিদুল মুমিনিন, মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন জিহাদের জন্য। আমার ভাইরা, আল্লাহর নবীকেও যুদ্ধ করতে হয়েছে, ইতিহাস পড়ুন, ওদের যুদ্ধে আল্লাহর নবী যখন যুদ্ধ করছিলেন লোহার পোশাক পরা ছিলেন, মাথায় লোহার টুপি, গায়ে লোহার পোশাক, কাফেররা দেখলো এই লোকটাকে তীর দিয়ে হত্যা করা যাবে না, তরবারি দিয়ে হত্যা করা যাবে না, একটা বড় পাথর যদি মাথায় ছুরে মারা যায় তাহলে লোহা ঢুকে নিজের লোহা দ্বারা নিজে মারা যাবে। এই পরিকল্পনা করে আল্লাহর নবীর মাথায় বিশাল এক পাথর মারল, আল্লাহর নবী বসে পড়লেন, মাথায় যে লোহার টুপি ছিল সেই লোহার টুপি হেলমেটের মতো একটা আংটা গাল ভেঙ্গে দাঁতের ভিতরে গিয়ে আঘাত করলো, আল্লাহর নবীর দাঁত পড়ে গেল, লোহাটা গালের মধ্যে রয়ে গেল। একটু চিন্তা করো মুসলমান, সারা জীবন থেকে বল শুনেছ আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছে, কেমনে হয়েছে জানো না, জানলে চিন্তা করতে, আল্লাহর নবীর গালের মধ্যে লোহা রয়ে গেছে, যুদ্ধ খতম হওয়ার পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, লোহা বের হলো ঠিকই, ওই সাহাবীর দুইটা দাঁত পড়ে গেল, আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। তাইফের ইতিহাস পড়ো, আল্লাহর নবীকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলে দিল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বড় বুজুর্গ ছিলেন, না আমাদের বর্তমান যুগের বুজুর্গেরা বড় বুজুর্গ, কেটা বুজুর্গ ছিল বেশি? আল্লাহর নবী যুদ্ধ করেন নাই? আল্লাহর নবী কি আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন, না আমাদের বর্তমানে যারা বলে জিহাদের দরকার নাই বুজুর্গ তারা বেশি প্রিয়? কারা বেশি প্রিয়? কোরআন থেকে পড়ি, কোরআন পড়ো, কোরআন জানিয়ে দিবে, কোরআন বলছে আল্লাহর নবীর উপরে যখন কোরআন হতে নাজিল হতে লাগলো, কোরআন মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, নবী এত কষ্ট করার দরকার নাই, আয়াত নাজিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই, ঠোঁট নাড়াচাড়া করে দ্রুত মুখস্থ করার প্রয়োজন আপনার নেই, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট করে আপনার কোরআন মুখস্থ করা দরকার নেই, আমি আপনাকে মুখস্থ করাইয়া দিব। শুধু এ পর্যন্ত না, আল্লাহর নবী এবারে তাহাজ্জুদে নামাজ পড়ছেন, রাত ভর ইবাদত করছেন, ইবাদত করতে করতে পা ফুলে যাচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করছেন, কেন রাত ভর ইবাদত করছেন? আল্লাহর নবী বললেন, আফালা কুনা আল্লাহ বলছেন, আপনি রাতের বেলায় জাগরণ করুন, দাঁড়িয়ে ইবাদত করুন, কিন্তু আপনি কিছুক্ষণ ঘুমান, আপনি সারা রাত ইবাদত করলে খুশি, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি অর্ধেক রাত্রি অথবা তার চেয়ে একটু কম, অথবা তার চেয়ে একটু বেশি আপনি বিশ্রাম নেন, ইবাদত করুন। কে বলেছেন? আমার ভাইয়েরা, আমাদের নবী তো ইবাদত করলেন। বর্তমানে এক শ্রেণীর পীর বেরিয়েছে যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। সুরেশ্বরের পীর আছে না, নামটাই বলে দিলে কেউ বুঝতে পারছে না, আন্দাজ বলছে, সুরেশ্বরের পীরের বই, বইয়ের নাম সিররে হাজ্জামে নূর, পৃষ্ঠা নাম্বার ৩৪। লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না, খালি লাগে না লেখলেও চলতো। লেখছে আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায়, তখন আল্লাহর ওলি হয়ে যায়, মিশে যায়, এরপরে এবাদত করতে ইচ্ছে করলেও সে কাফের হয়ে যায়। দলিল দেয় কোরআনের আয়াত দেখি দিয়ে, সমস্যা তো এখানে, দলিল দিয়েছে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তার মানে ইয়াকিন আসতে আর লাগবে না, এই তো কোরআন আয়াত আর কি। মুরিদরা যখন শুনে তখন হুজুরই কোরআন বুঝছে, আর কেউ বুঝে নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে আমার ব্যাখ্যা জিজ্ঞেস করি, আয়াত যার উপরে নাযিল হলো তিনি কি ব্যাখ্যা করেছেন? তাফসীর ইবনে কাসির খুলে দেখো, আল্লাহর নবী বলছেন এইখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। আল্লাহর নবী বলছেন ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল মাউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো, মৃত্যুর আগ পর্যন্ত কারো থেকে ইবাদত মাফ হবে না। আর ওই পীর বলল আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না। এগুলো পীর না শয়তান, কারে শয়তান মি কোনি না মাতলি গরলি নস্তলানত বরলি তাসির রাসূলা ওয়ান্ত তুযহিরু হুব্বহু হাযা লামরি ফিল ফিআল বদিউ লাও কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। ও আমার ভাইরা, আশিকে রাসূল হজ করে না, নামাজ নাই, দিন নাই, আশিকে রাসূল হয়ে যায়। ও আমার জাতি, কোন সাহাবায়ে কেরাম আশিকে রাসূল সম্মেলন করেন নাই, আবু বকর আশিকে রাসূল লেখলেন না, ওমর আশিকে রাসূল লেখলেন না। যেই সাহাবীরা ৮০-৯০টা তীরের আঘাত খেয়েছেন, সেই সাহাবীরা আল্লাহর নবীকে ইবাদত করার জন্য, ওরা আশিকে রাসূল হয় নাই। আশিকে রাসূল কারা? ঘরে ঘরে মিলাদ দিন রাসূলের সাবাব নেই, কি সুন্দর কথা। আমার ভাইয়েরা, এই মিলাদ আল্লাহ নবী দিয়েছিলেন, আল্লাহর নবীর সন্তানগুলো আল্লাহর নবীর জীবদ্দশায় সব মারা গেল, খালি ফাতেমা ছাড়া, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমা ছাড়া সব সন্তানগুলো আল্লাহর নবীর জীবদ্দশায় মরে গেল। আল্লাহর নবী কি তাদের জন্য তিন দিনে খতম দিয়েছিলেন, মিলাদ দিয়েছিলেন, কোরআন খতম, খতমে তাহলিল, দোয়া ওয়াজিফা দিয়েছিলেন, ৪০টা করেছিলেন, মৃত্যু বার্ষিকী কোনটাই করেন নাই? আল্লাহর নবীর মৃত্যুর পরে এগুলো করেছিল কেউ? আল্লাহর নবীর মৃত্যুর পরে করে নাই। এই মিলাদ জন্ম দিয়েছে কারা? ইহুদি খ্রিস্টানরা, যেই সব মৌলবীদেরকে তৈরি করেছে মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য, কোরআনকে শুধুমাত্র মিলাদ করার জন্য আর খতম করার জন্য, মুর্দার নামে তেলাওয়াত করার জন্য সীমাবদ্ধ করে দিয়েছে, যাতে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কথা কেউ না বলতে পারে, ঠিক কিনা? আমি সেজন্য বলি তাফসীরে মারিফুল কোরআন মুফতি সবি সাহেবের লেখা, ওই মারিফুল কোরআন ফাউন্ডেশন অনুবাদ করেছে, মহিউদ্দিন খান অনুবাদ করেছে, মদিনার থেকে সংক্ষিপ্তকার ছাপিয়েছে, সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে তাফসীর, ওই সংক্ষিপ্তটার ৩৫-২৫ লেখা আছে ঈসা আলাইহিস সালামের জন্য, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে খতমে কোরআন দোয়া ওয়াজিফা সম্পূর্ণ হারাম, যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। নাউজুবিল্লাহ। মাদ্রাসার ছেলেরা আছে অনেকে, ভালো করে জেনে রাখো, ওলামায়ে কেরামরা আছেন, আল্লাহর কালামের খেদমত করুন, রেজেকের মালিককে এই খতমে কোরআন করে পয়সা নেওয়া সর্বসম্মতিক্রমে হারাম। ফতোয়ায় স্বামীতে লিখেছে হারাম। মুফতি কোর্সের প্রথম কিতাব যেটা পড়ানো হয়, আমার এই মুফতি কোর্সের ছাত্র আছে, আমার দারুল ইফতা আছে, এরা সেখানে ছাত্র, উকুদ রাসমিল মুফতি, এই কিতাবটা আমিই পড়াই। এই কিতাবের শুরুতে বেদাতের মেসাল উদাহরণ দিয়েছে, এই খতমে তেলাওয়াতে কোরআনের পয়সা বিনিময় কোরআন তেলাওয়াত কর, সব দারুল ইফতা পড়ানো হয়, আল্লাহকে ভয় করুন। আমি বলি নাপিত খুশি হয় যখন শোনে এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে। কেন? আদরের নতুন সন্তান মাথা কামাইলে 500-1000 টাকার নোটটা পাওয়া যাবে, ঠিক কিনা? আর ওই এলাকার খতম করা মৌলবী, সব মৌলবী না, আমার পাশে ডানে পাশে যারা বসে আছেন আলেমদেরকে বলছি না, আমার সামনে যারা মায়েরা বসে আছেন এরা এই মার্কা মৌলবী লীগের বসতো নাকি? ওরা এখানে আসেনি, ওরা দূরে বসে আমাদের ভুল ধরতেছে, আর স্লিপ পাঠাইছে দূর থেকে, দেখবেন স্লিপ আসবে, এই স্লিপ গুলো আগুনে পোড়াই দিবে। ভাইরা আমার, আমি বলি নাপিত খুশি হয় শিশু জন্ম হলে, আর ওই পাড়ার খতম করা মৌলবী মিলাদ করা মৌলবী খুশি হয় যখন শোনে মাইকে একটা লোক মারা গেছে, কারণ তখন মনে ভালো হবে এই তো 3 দিনে মিলাদ আসবে, 40-এ মিলাদ আসবে, মৃত্যু বার্ষিকী মিলাদ আসবে, টাকা পাবো, খাওন পাবে, মুরগির রান পাবো, ঠিক কিনা? ও আমার জাতি, 3 দিনা 40-এ মিলাদ, মৃত্যু বার্ষিকী মিলাদ জায়েজ না হারাম? এক শ্রেণীর মৌলবীরা এখন বলবে এগুলো বেদাতে হাসানা, নবীর যুগে ছিল না, অসুবিধা কি, এখন তৈরি হয়েছে বেদাতে হাসানা, আল্লাহর নবী বলেছে কুল্লু বেদাতিন দলালা, সব বেদাত গোমরাহী, এরা বেদাত তৈরি করেছে হাসানা। আবার বুঝায় নবীর যুগে মাইক ছিল না, নবীর যুগে মোবাইল ছিল না, নবীর যুগে প্লেন ছিল না, এগুলো কেন ব্যবহার করছেন? এগুলো বেদাত না? এখন অশিক্ষিত পীরের অশিক্ষিত মুরিদরা বলে ঠিকই তো, মুফতি জসিমদের এই কিতাব পড়ে নাই। আমি জিজ্ঞেস করতে চাই, এইটার নাম যদি বেদাত হয় তাহলে তুমি আমি কি নবীর যুগে ছিলাম? তাহলে তুমি আমিও বেদাত, নবীর যুগে ছিলাম না, তোমার আমার বাপ বেদাত, মা বেদাত, দাদা বেদাত, নানা বেদাত, ঠিক কিনা? বেদাত কাকে বলে ভালো করে বুঝো, বেদাত হচ্ছে আল্লাহর নবীর যুগে যেইটা এবাদত আকারে ছিল না ওইগুলো নতুন আকারে এবাদত আকারে তৈরি করার নাম কি? সওয়াবের উদ্দেশ্যে এবাদতের রূপে নতুন কিছু তৈরি করার নাম কি? আর যেগুলো মোবাইল কি কোনো এবাদত? মোবাইল কোনো এবাদত? 10 নাকি পাওয়া যাবে এক এক নিয়ে, এক এক কলে 10 নাকি পাওয়া যাবে, মিস কল মারলে 2 নাকি পাওয়া যাবে, মাইক ব্যবহার করলে নাকি পাওয়া যাবে? তাহলে বুঝে গেল এই মোবাইল ফ্যান লাইট মাইক কারেন্ট অমুক তমুক এইগুলোকে দিয়ে যারা তোমাদের বিভ্রান্ত করে, এই বিভ্রান্ত মূর্খ পীরেরা, মূর্খ ভণ্ড আলেমেরা, মিলাদি হুজুরেরা নিজেরাও কোরআন হাদিস বুঝে নাই অন্যকে বিভ্রান্ত করছে, ঠিক কিনা? আল্লাহর নবী এদের সম্পর্কে বলেছেন মিশকাতের বাবুল ইতিসাম বলে কিতাব সুন্নাহ বুঝাচ্ছে আল্লাহর হাবিব ফরমান, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন, আখিরি জামানায় অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, আসল দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনেক দাজ্জাল আসবে, ভণ্ড প্রতারক আসবে, সত্য মিথ্যায় মিলাইয়া বয়ান করবে। আল্লাহর হাবিব বলেন দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, কি নিয়ে আসবে? হাদিস নিয়ে আসবে, বলে হাদিস পড়া ইমাম, এটা কি? এটা হাদিস পড়া দাজ্জাল, এটা কি পড়া দাজ্জাল? ইয়াতুনাকুম মিনাল হাদিস, যারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, তাফসীর নিয়ে আসবে, মিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো তুমি কোনো সময় শুনো নাই, তোমার বাপ দাদাও শুনে নাই, জাল হাদিস, আল হাদিসের নামে কি বলবে? আল হাদিস বলবে, আসলে বলবে কি? জাল হাদিস। এই বলে বলে মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহ রাসূল বলছেন ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম, খবরদার খবরদার, তোমরা এদের থেকে দূরে থাকো, তোমাদের থেকে এদেরকে দূরে রাখো, তোমরা ওদের কাছে যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। যে কথা বলছিলাম কোরআনুল করিম, এই কোরআনুল করিম তাবিজ দেখার জন্য আসে নাই, এই কোরআনুল করিম খতম করার জন্য আসে নাই, এই কোরআনুল করিমকে চোখে মুখে লাগাবার চুল খাওয়ার জন্য আসে নাই, খালি কোরআন অভিযোগ করবে তাবিজ বানায়া যাতা হো আঁখু মে লাগায়া যাতা হো তাকু মে সাজায়া যাতা হো, আমাকে চোখে লাগানো হয়, বুকে লাগানো হয়, চুমু খাওয়া হয়, সুন্দর গিলাপের জড়ি আমাকে তাকের মধ্যে সাজিয়ে রাখা হয়, আমার দ্বারা রাষ্ট্র চলে না, আদালতে আমি নাই, ব্যাংকে আমি নাই, বঙ্গভবনে নাই, গণভবনে নাই, সমাজে নাই, শুধুমাত্র পুরাণ হয়ে গেলে মসজিদে রেখে দেয়। ও আমার ভাইয়েরা, কোরআন কিয়ামতের মাঠে অভিযোগ করবে আল্লাহর নবী নামাজ পড়ছেন। বলছিলাম ওই ভণ্ড পীর থেকে চলে গেছে অনেক দূরে, এই ভণ্ড পীর গুলো লিখেছে নামাজ লাগে না। আপনারা হাদিস পড়ুন, আল্লাহর নবী মরদে মৌত মৃত্যুর রোগে আক্রান্ত, এই সময় এশার নামাজের একদিন আজান হয়ে গেছে, আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার উযু করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনবার চারবার বেহুশ হয়ে গেলেন, পরে বললেন মরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো, সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর হুকুম পে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এবারে আল্লাহর নবী উযু করলেন, একটু সুস্থতা বোধ করলেন, ফাওয়াজাদা খিফাতান ফি বাদানিহি, একটু সুস্থ হলেন, উযু করলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে ইউহাদা বাইনা রাজুলাইনে, আল্লাহর নবী দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। বুখারীর হাদিস, ওয়াজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। যারা বলেন সুবহানাল্লাহ, যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল। কোরআন বলছে লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও, মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে, বলে আল্লাহর পূর্ণ ওলি হয়ে গেলে নামাজ রোজা লাগে না, এগুলো পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি, ওলি ঠিকই তবে কাদের ওলি? ওলি কয় রকম? দুই রকম। কয় রকম? একদিকে আউলিয়াউর রহমান, আরেকদিকে আউলিয়াউর শয়তান। তার ওলি যাই হোক, বলতেছিলাম আল্লাহর নবী নামাজ দাঁড়িয়ে ইবাদত করছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কলিলা, রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে চলুন। আল্লাহর নবী এবারে মসজিদ নববীতে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। এক পর্যায়ে কোন একজন সাহাবীর কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। সূরা হুজুরাতের দুই নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করো ফাওকা সাওতিন নবী, ওয়া লা তাজহারু লাহু বিল কওলে কাজাহারি বাদিকুম লি বাদিন, তোমরা একজনের সঙ্গে আরেকজনে যেরকম জোরে জোরে কথা বলো, এই রকম জোরে চিৎকার মেরে নবীর সঙ্গে কথা বলো না, বেয়াদবি করবি না, এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জিহাদ, তোমাদের নফল, তোমাদের ফরজ সবগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশুরুন, তোমরা টেরও পাবে না। সূরা হুজুরাতের দুই নম্বর আয়াত। কি মহব্বত নবীর সঙ্গে, নবীর বিরুদ্ধে, নবীর সামনে বসে একটু জোরে কথা বললে ওহি নাজিল হয়ে যায়। আবার নবী যদি রাতে ইবাদত করে আল্লাহ তাআলার এত ইবাদত লাগবে না, নবী যদি কোরআন মুখস্থ করা শুরু করেন আল্লাহ বলেন ঠোঁট নাড়াচাড়া করার কষ্ট করা লাগবে না। এত মহব্বত যেই নবীর সঙ্গে, আমি জিজ্ঞেস করতে চাই ওই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন কিনা? ওহুদের ময়দানে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তাআলা দেখতে পেয়েছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফেরার নাই কেন? আল্লাহর সঙ্গে বোধহয় নবীর মহব্বত কম ছিল নাকি? আমাদের বুজুর্গদের সাথে মহব্বত বেশি, আর আল্লাহ নবীর সঙ্গে কম ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হলফ করে বলছেন অব্বুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তোমার ফিরাবার ক্ষমতা থাকে সত্য কেন ফিরাও নাই? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন কোরআনুল কারীমে, স্পষ্ট আয়াত আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি বেহেশতে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, বাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এমনি জান্নাতে ঢুকে যাইবা, তোমরা কি ভেবেছো এমনি বেহেশতে ঢুকে যাইবা, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ যা এসেছিল তোমাদের পূর্বের লোকদের প্রতি, তাদেরকে স্পর্শ করেছিল কঠিন কষ্ট, কঠিন দুর্ভিক্ষ, কঠিন দুর্দশা এবং শত্রু কর্তৃক ভূমিকম্পের ন্যায় শত্রু হামলা। হাত্তা ইয়াকুল আর-রাসূল, এমনকি স্বয়ং রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু এবং তার সঙ্গী সাথীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এইরকম কঠিন অবস্থায় চলে গেলেন, নিজেদের সর্বক্ষমতা ব্যয় করলেন, এরপরে আল্লাহ বলছেন, হা হা আমার ক্ষমতা কাছে, আলা ইন্না নাসরাল্লাহি করিম, আমার সাহায্য বড় কাছেই আছে। ও যুবকেরা, সূরা ইউসুফের কাহিনী তোমরা জানো, ইউসুফকে জুলাইকা সাতটা তারার উপরে নিয়ে দরজা বন্ধ করে বলল, হাই তালাক আসো। ইউসুফ কি বসে বসে তসবি পড়েছিলেন না দূরে নাড়িয়া পড়েছিল? আমার ভাইয়েরা, চতুর্দিকে দেওয়াল, সামনে একটা দরজা তাও বন্ধ, তারপরে ইউসুফ দৌড় দিলেন কেন? জুলাইকা মনে মনে মাথা ঝুলে আর বলে যে, যাও দরজার সঙ্গে নাকটা লেগে টাক লেগে নাক ভেঙে যাবে। জুলাইকা বুঝতে পারে নাই, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জানেন আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত হচ্ছে, শর্ত হলো বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে সে পর্যন্ত ব্যয় করতে হবে। আমার ক্ষমতা আছে ওই দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা যেইখানে শেষ হবে ওইখান থেকে আমার সাহায্য শুরু হবে, ঠিক কিনা? এই জন্য যখন তিনি ওইখানে বসে বসে তাসবি পড়লেন না, কোরআন খতমও পড়লেন না, দুরুদ নারীও পড়লেন না, খতমে জালালিও পড়লেন না, বরং তিনি দৌড় দিলেন, দোয়াও করতে হবে দৌড় দিতেও হবে। দৌড় দিয়ে যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইউসুফ তোমার ক্ষমতায় ছিল অন্যায়ের প্রতিবাদ করা, তা করেছ, তোমার ক্ষমতা ছিল অটল থাকা, তা করেছ, তোমার ক্ষমতায় ছিল দৌড় দেওয়ার, তা দিয়েছ, এখন সামনে দরজা, তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা ওইখান থেকে শুরু। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তাআলা একটা না দুটো নয় সঙ্গে সঙ্গে সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরা আয়ো কাব, ইয়ে তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, কতল করনা হাই তো করলে আশক দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতবে তকদীর কো, কতল হুসাইন দর হকীকত মর গে যজীদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ও মুসলমান, তোমাদেরকে আবার কারবালায় নামতে হবে, আবার তোমাকে মোকাবেলা করতে হবে। তুমি যদি সেই রকম নামতে পারো যে আল্লাহ তাআলা আগে সাহায্য করেছেন, এখনো সাহায্য করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ করে ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলিমেরা, যুবকেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, যদি কি হতে পারো, মমিন হতে পারো, সবক পরফের সাদাকাতকা আদালতকা সাজাআতকা লিয়া জায়গা কাম তুজসে দুনিয়াকে ইমামতকা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেন, বলুন আমিন। এই গভীর রাত পর্যন্ত যারা অংশগ্রহণ করলেন, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে কামিয়াব করেন, আল্লাহ তাদেরকে কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, ওই দেশের পুরুষেরা,